أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك، فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو، وإن يردك بخير فلا راد لفضله، يصيب به من يشاء من عباده، وهو الغفور الرحيم. وقال الله سبحانه وتعالى: وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو، ويعلم ما في البر والبحر، وما تسقط من ورقة إلا يعلمها، ولا حبة في ظلمات الأرض، ولا رب ولا يابس إلا في كتاب مبين. وقال الله سبحانه وتعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما يعلى سرى؟ قال: أن تحجزه عن محارم الله. وأيضا قال: المؤمنون غيرون ليمون كالزمن الآلف، إن قيل انقاد وإن ريق على صخرة استناحا. وأيضا قال: لا يؤمن أحدكم حتى يكون أباه طبعاً لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، ایمان کہتے ہیں حضرت محمد صلی اللہ علیہ وسلم پر اعتماد، اور آج صلی اللہ علیہ وسلم کا لایا ہوا دین اور آپ کی تعلیمات یقین میں آ رہے ہیں. یہ پوچھو، حضرت محمد صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ کے سچے بندے اور رسول ہیں، سچے نبی ہے، آخری نبی ہے، آپ کے بعد کوئی نبی نہیں آئے گا. اللہ تعالیٰ نے آپ صلی اللہ علیہ وسلم کے دین کو مکمل کر دیا. وہ دین اللہ تعالیٰ کا پسندیدہ دین ہے. اسی دین میں سورہ زمین پر پھنسنے والے سارے انسانوں کی کامیابی ہو، مالدار ہو، غریب ہو، شہر میں رہتے ہو، دیہات میں رہتے ہو، رنگ کے کالے ہو، گورے ہو، عربی ہو، ہاجمی ہو، دنیا کے کسی بھی دور آنے پر جی رہے ہو، قیامت تک کے آنے والے سارے انسانوں کی کامیابی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے لائے ہوئے دین کے اندر ہے. اللہ تعالیٰ نے اس دین کو مکمل کر کے دیا. وہ مکمل دین جس طرح سے زندگی میں آئے گا، جس قدر زندگی میں آئے گا، میرے بزرگوں، زندگی اللہ رب العزت دنیا کی بھی بنائیں گے اور آخرت کی بھی بنائیں گے. اس کی سب سے بڑی بنیاد ایمان ہے. جتنا اندر میں ایمان اٹھے گا، اسی کے بقدر اطاعت کی بھی بنیادی، اسی کے بقدر حضرت نبی صلی اللہ علیہ وسلم کی تعلیمات کے مطابق زندگی گزارنا آسان ہوگا. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. قابل احترام بھائی اور بزرگ دوست مہمان خطبہ مسلمانوں پر بولیں گے بھائی ایمان ہوئے لو رسول پاک صلی اللہ علیہ وسلم اوپر اعتماد کرے رسول پاک صلی اللہ علیہ وسلم جو طریقہ اور جو شکا اور جو دین نیا سے شدار مگرے یقین بنانو بولیں گے دوست رسول پاک صلی اللہ علیہ وسلم کے اللہ پاک رب العالمین جل شانہ পরিপূর্ণ দিন দিয়া পাঠাইছেন এবং সেই দিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাকে এই দিন দিয়েছেন. তো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসছেন এবং যে দিন নিয়ে আসছেন ওই দিনের মধ্যেই সমস্ত মানব জাতির কামিয়াবি আর সফলতা এইটা আমাদের একিনের মধ্যে আনতে হবে. এই কথার উপরে একিন বানাইতে হবে যে আমাদের সফলতার কামিয়াবি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহ রাখছেনই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন আর তরিকা আর শিক্ষার মধ্যে. এই দিন আর এই তরিকাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহ সমস্ত মানুষের জন্য কামিয়াবি করে দিয়েছেন. এই জন্য বলেন যে একজন মানুষ যদি ধনী হয় অথবা গরিব হয় বলেন যে চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক চাই শিক্ষিত হোক অশিক্ষিত হোক বলেন যে এরকম শহরের বাসিন্দা হোক বা গ্রামের বাসিন্দাই হোক সে যেখানেই বাস করুক আরবি হোক অথবা অনারবের লোকই হোক চাই সে স্থলে থাকুক বা জঙ্গলেই বাস করুক যে কোনো জায়গার মধ্যে সে বাস করুক প্রত্যেক সাদার কালো ওরা সব মানুষের কামিয়াবি আর সফলতা আল্লাহ জাল্লা শানহু মানাওয়ারহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে রাখে. তো বলেন এই দিন যার জিন্দগিতে যেই পরিমাণে আসবে এই দিন যেই পরিমাণে জিন্দগিতে ফিট করবে তার জিন্দগি এটার উপরে উঠাইবে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ারহু তাকে দুনিয়া এবং আখেরাতে ওই পরিমাণে কামিয়াবি দান করবে. আর এই দিনের উপরে চলার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা হলো সেটা হলো ইমান. যেই পরিমাণে মানুষের ভিতরে ইমান বনবে আর যেই পরিমাণে তার ইমান আর একদিন মজবুত হবে সেই পরিমাণেই সে এই দিনের উপরে চলতে পারবে. তো এই জন্য সমস্ত মানুষের কামিয়াবি আর সফলতা হলো ইমানের মধ্যে দিন মানার মধ্যে এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকার উপরে যেই পরিমাণে ইকিন বনবে ওই পরিমাণে সে দিনের উপরেই চলবে আর সেটার দ্বারা সে দুনিয়া আখেরাতে সফলতার কামিয়াবি অর্জন করবে. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিন সবসে পহলি তালিম তাওহীদ কি سارے نبیوں کی سب سے پہلی دعوت ہے سب سے پہلی تعلیم ان کی قوموں کے لیے انسانوں کے لیے سب سے پہلی تعلیم توحید کی تعلیم تھی سب سے پہلی دعوت توحید کی دعوت تھی. یہ زمین پر بسنے والا انسان ایک اللہ وحدہ لا شریک لہ کو اپنا معبود تسلیم کرے تو بے شک کرنے والی ذات اللہ کی ہے نفع اور نقصان عزت ذلت کامیابی اور ناکامی موت اور حیات خوشی اور غمی کا حال سب کچھ اللہ تعالیٰ کی طرف سے ہے. ساری کائنات بنی ہوئی ہے سب کا بنانے والا صرف اور صرف اللہ ہے. ساری کائنات مخلوق ہے سب کا خالق صرف اور صرف اللہ ہے. کرنے والی ذات اللہ کی ہے کائنات ساری کی ساری محتاج ہے غنی اللہ تعالیٰ کی ذات عالی ہے. میرے بزرگوں ہمارے نبی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم بھی اسی کلمے کی دعوت لیتا ہے یا ایھا الناس قولوا لا الہ الا اللہ. کامیابی کی سب سے پہلی بنیاد یہ ہے کہ دلوں سے اللہ کے غیر کا تاثر نکل جائے دلوں سے اللہ کے غیر کا یقین نکل جائے کہ ساری مخلوق جس طرح سے اپنے وجود میں محتاج تھی ایسی ہی میرے بزرگوں باقی رہنے میں بھی محتاج ہے اور نفع نقصان پہنچانے میں بھی محتاج ہے. خالق کی ذات وہ ہے جس کا ساری کائنات پر قبضہ ہے اور جس کی ملک میں ساری کائنات ہے, جس کی ملک میں ساری کائنات ہے اور جس پر ساری ان ساری کائنات پر اس ایک اللہ وحدہ لا شریک لہ کا حکم چلتا ہے. اس نے ساری کائنات اپنی قدرت سے بنائی ہے اور وہی ساری کائنات کا مالک بھی ہے. الا رب الخلق والامر تبارک اللہ رب العالمین. মনে ভাই রসুল বাদ সাল্লাহামের আরিত দিনের মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসটা যে সমর্থটা দিয়েছেন সেটা হল তৌহিদ. রসুল বাদ সাল্লাহামের সেই আরিত দিনের মধ্যে প্রথম জিনিসটাই ছিল তৌহিদ. আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ শানহুর জাত আর সিফতে রেখি এমনি ভাবে যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনারা প্রথম হয়েছেন ওনাদের কমকে ওনাদের স্বজাতিকে তৌহিদেরই শিক্ষা দিচ্ছেন. আর এটা বুঝাইছেন একথা যে ও মানুষ যখন ও আমার কম তোমরা এই কথা রেখিন বানাও যে একমাত্র কর্ণেওয়ালা জাত আল্লাহ. এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু মখলুক, এগুলা কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না. মখলুকের আসর আর প্রভাব দিন থেকে বাহির করার জন্য আর একমাত্র খালিকের প্রভাব আর খালিকের তাসুর মানুষের দিনের মধ্যে থাকে বলে যে সেটার জন্য মেহনত করছেন. আর এই কথা বুঝাইছেন যে দেখো সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন. এই জগতের মধ্যে যত কিছু আছে কিছুই করতে পারে না. সুখ দুঃখ খুশি আর কান্না আর এমনি ভাবে মানুষের পরেশানি সব কিছু মালদারি আর গরিব হওয়া বলেন যে এগুলো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে. এই সমগ্র জগৎ কিছুই করতে পারে না, করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ. এই তালিমটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা দুনিয়াতে দিচ্ছেন আর এই কথাই ওনারা দাওয়াত দিচ্ছেন, মেহনত করছেন কৌমের উপরে যাতে প্রত্যেকের দিল মখলুক থেকে মখলুকের প্রভাব থেকে পাপ খায় যে এই জগতের দ্বারা কিছু হবে না আল্লাহ পাকের ইচ্ছার ছাড়া. আর এই কথা মানুষের দিলের মধ্যে আসে যে একমাত্র করনেওয়ালা যা আল্লাহ. বলে এই তালিমটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই তালিমই দিয়েছেন. বলেন যে দেখো বুঝি আইসা রসুল পাক সাল্লাম ওনার কমকে এই কথার দাওয়াত দিচ্ছেন যে দেখো একমাত্র করনেওয়ালা জাত হইলেন আল্লাহ. আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে কেউ কিছু করতে পারে না. এই জন্য সমগ্র জগৎ এগুলা সব আল্লাহই বানাইছেন আর সমস্ত জগৎ আল্লাহ পাকেরই রাজত্বটার উপরে. এমনি ভাবে সমস্ত মখলুকের জগতের উপরে আল্লাহ জাল্লা শানহুর সেই কব্জা রয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে মখলুকে কিছুই করতে পারবে না. এই কথার দাওয়াত দিচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আর এই কথা বুঝাইছেন যে দেখো এই যে মখলুকাত দেখতে পাচ্ছ সব মখলুকাত যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহুর ইচ্ছায় বনছে বলেন যে সমস্ত মখলুক ঠিক এমনি ভাবে সমস্ত জগৎ আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে কিছুই করতে পারবে না. আল্লাহর ইচ্ছার অধীনে সব মখলুক আল্লাহর ইচ্ছার এরাদায় বনছে উপকার করার মধ্যেও আল্লাহরই মুখাপেক্ষী ভিখারী আর বলেন যে ক্ষতি করার মধ্যেও আল্লাহরই ভিখারী. আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারবে না. এই জন্য আল্লাহ বলেন যে আমি হইলাম একমাত্র ঘড়ি, বলেন যে আমারও কারো প্রয়োজন নাই কিন্তু তোমরা সব আমারই ভিখারী. এই জন্য আল্লাহ জাল্লা শানহু ইচ্ছার বাহিরে কোন মখলুক কিছু করতে পারে না. যেমনি ভাবে পড়ার মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষি উপকার জন্য উপকার করার মধ্যেও আল্লাহরই মুখাপেক্ষি আল্লাহর ইচ্ছারই মুখাপেক্ষি. ঠিক এমনি ভাবে ক্ষতি করার মধ্যেও আল্লাহ জাল্লা শানহু ইচ্ছার অধীনে. এখানে বলে যে দুষ্ট সমস্ত জগৎ মানুষের কোন উপকার অপকার করতে পারে না. যেভাবে পড়ার মধ্যে আল্লাহর মুখাপেক্ষি ঠিক এমনি ভাবে তার উপকার অপকারের মধ্যেও মুখাপেক্ষি. এই কথাটাই সে সমস্ত নবীগণ বুঝাইছেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসে এটি সবক দিয়েছেন. ভাই শোনে অনেক গাছ যায় বলেন যে ভাই যারা একটু ঘুমায় আসি মেহরবানি করে সজাগ হয়ে যায় জাগরে ভাই সব ঘুমায় বলছেন না সজাগ আছে نیت کر لو انشاءاللہ پوری جان پورا مال لگا کر اللہ کا کام کریں گے بھائی کو نیت بجالم پورا جان اور مال لگایا اللہ تین کام کر دوں حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ کی طرح سے پوری جان اور پورا مال لگا کر کام کرنا ہے حضرت ابو بکر رضی اللہ تعالیٰ عنہ مت سمست مال اور پورا جان لگایا دین کام کرا اللہ تعالیٰ قبول فرمائے اللہ ہمارا پرتیک رو قبول فرمائے اور نیت کرے ساری دنیا میں جا کر کام کریں گے আর এই কথার নিয়োগ করি যে সমগ্র দুনিয়ায় যাইয়া আমরা এই দিনের কাম করব মেরে বুজুর্গ আর ভাইও জমিন পর এসে বড় কোই জুলম নেই কি জিস আল্লাহ নে আপনি কুদরত সে হমে পয়দা কিয়া আর জিস আল্লাহ নে হমে জিন্দগি দি আর জিস আল্লাহ নে নবী ভেজা জিস আল্লাহ নে মুবারক দিন উতারা মেরে বুজুর্গ اس سے بڑا کوئی ظلم نہ ہوگا کہ محسن اعظم اللہ تعالیٰ کی ذات عالی ہے اس موسم کے سامنے جس کے ہاتھ میں سب کچھ ہے ہم اس کے علاوہ کسی اور کو پکاریں اور کسی اپنی حاجتیں کسی اور کے سامنے رکھیں اور جو ہے کسی اور کے سامنے ہاتھ پھیلائیں کسی اور سے اپنی مدد مانگیں اپنی پریشانیوں میں کسی اور کی طرف متوجہ ہو میرے بزرگوں اور بھائیوں اللہ عز و جل و مہربانی نے ہمیں قرآن کے ذریعے ہمیں اس کی تعلیم دی کہ جب بھی تمہیں کوئی ضرورت پہنچائے جب بھی تمہیں کوئی حاجت ہو تو اللہ کے سوا کسی اور کی طرف توجہ نہ کرو اللہ کے سوا کسی اور کی طرف رخ نہ کرو اللہ کے سوا کسی اور کی طرف اور کی طرف ہاتھ نہ پھیلاؤ میرے بزرگوں ورنہ اس سے بڑا ظالم اس لیے زمین پر کوئی نہ ہوگا تو بولیں گے بھائی اچھے اور بڑا ظلم کی ہوتے پڑے جی جنہیں ہمارے کے بنائی لین جنہیں سب کچھ دلین جنہیں ہمارے کے اسلام دلین دین دلین اور ہمارے کے سب کچھ دلین اور جان ہاتھے سب کچھ انہوں کے بات دیا অন্য কেউ কে এরকম আওয়াজ দেয় অন্য কাউকেও সে ডাকে অন্য কারো কাছে সে সাহায্য চায় আর অন্য কারো কাছে সামনে সে হাত বাড়ায় আর চায় সওয়াল করে এই জন্য এর চেয়ে বড় জুলুমার হইতে পারে না যিনি মুহসিনে আজম যিনি সবচেয়ে বড় স্নান করনেওয়ালা যিনি আমাদেরকে সব কিছু দিলেন ইমান দিলেন ইসলাম দিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন আর যার হাতেই তো সব কিছু ওনাকে আমরা বাদ দিলাম বাদ দিয়ে অন্য কাউকে ডাকা অন্য কাউকে সাহায্য চাওয়া অন্য কারো সামনে হাত বাড়ানো বলেন একটি আর বড় জুলুম কিছুই হইতে পারে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কম উমর হে ছোটে হে আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উনকো আপনি সওয়ারি পর বিঠায়া আর আপনি উনহে তালিম দি یہ فرمایا کہ میں تمہیں متوجہ کیا آپ نے فرمایا میں تمہیں چند باتیں سکھلانا چاہتا ہوں آپ نے فرمایا اللہ کے حکموں کی عبادت کر اللہ تعالیٰ تیری حفاظت کرے گا پھر آگے فرمایا اللہ تعالیٰ کے حکموں کی عبادت کر اللہ تعالیٰ کو تو اپنے آگے پائے گا پھر آگے فرمایا جب تم کو کوئی ضرورت ہو سوال کرنے کی تو اللہ تعالیٰ سے مانگنا اور پھر آپ نے فرمایا مدد کی ضرورت ہو تو اللہ تعالیٰ سے مدد مانگنا اور یہ یقین کر لو اور جان لو سارے اولین آخری مل کر اگر تم کو نفع پہنچانا چاہے اللہ نہ چاہے نفع نہیں پہنچا سکتے اور اگر سب مل کر نقصان پہنچانا چاہے اللہ نہ چاہے نقصان نہیں پہنچا تو بولے یہ بھائی حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ عنہ شروع چلیں উনি বাচ্চা ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সওয়ারের মধ্যে বসাই লইলেন ওনার সঙ্গে আর বসাইয়া ওনারে ওইদিকে ফিরাইলেন মানে সতর্ক করলেন করিয়া বললেন যে আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিতেছি কয়েকটা কলিমা তোমাকে আমি শিখাইতেছি এক নম্বর হল তুমি আল্লাহর হুকুমের হেফাজত করবে আল্লাহ জাল্লা শানহু তোমাকে হেফাজত করবে আর তুমি আল্লাহর হুকুমের হেফাজত করবে তোমার প্রয়োজনের সময় তোমার তুমি আল্লাহকে তোমার সামনে পাবে আর তুমি যখন কোন সওয়াল করো তো আল্লাহর কাছেই একমাত্র সওয়াল করবে আর যদি তুমি সাহায্য চাও তো শুধু আল্লাহর কাছেই সাহায্য চাবে। আর এটা জেনে রাখো, দুনিয়াতে অর্থাৎ আওয়ালিন ও আখেরিন সব মিলে যদি তোমার কোনো উপকার করতে আসে আর আল্লাহ না চান, তাহলে আল্লাহ যা লিখে রাখছেন তাই হবে, ওরা সবে মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। আর ঠিক এমনি আওয়ালিন ও আখেরিন সব মিলে যদি একত্রিত হয়ে আসে, অর্থাৎ শুরু সে সব মখলুক যদি একত্রিত হয়ে আসে, তোমার কোনো ক্ষতি করার জন্য কিছুই করতে পারবে না ক্ষতি, আল্লাহ যা লিখে রাখছেন তাই তোমার হবে। মেরে বুজুর্গ আর ভাইও, জিতনা ঈমান অন্দর মে উতরেগা, ইয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ দিল কা কলমা বনেগা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল কে অন্দর উতরেগা, তো তৌহীদ ও রিসালাত জিতনা দিল কে অন্দর উতরেগি মেরে বুজুর্গ, ফির জো হে ইয়ে ইয়ে কলমা, ইয়ে কলমা বন্দে কো হুকমো পর ভি চলায়েগা, আর ইয়ে কলমা গুনাহো সে ভি বচায়েগা। তো বলে যে ভাই, এই কলমা যত আমাদের দিলের মধ্যে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ যত আমাদের অন্তরের মধ্যে বসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত আমাদের অন্তরের মধ্যে বসতে থাকবে, আর আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান অন্তরের মধ্যে প্রবেশ করবে, অন্তরের অন্তঃস্থলে যখন চলে যাবে ঈমান মজবুত হবে, তো ওই ঈমান আমাদেরকে আল্লাহর হুকুমের উপরে চলার জন্য তৈয়ার করবে, আর আল্লাহর নাফরমানির থেকে আমাদেরকে বিরত রাখবে। যখন আমাদের ভিতরে সেই ঈমান নেই, মেরে বুজুর্গর ভাইও, ঈমান মে ঠেরা নেই হ্যায়, ঈমান এক হাল মে নেই রহতা, ঈমান মে ঠেরা নেই হ্যায়, ইয়া তো ঈমান তরক্কি করেগা, আল্লাহ কা তাআল্লুক বাড়তা যায়েগা, আর ইয়াকিন কি বুনিয়াদ আল্লাহ সে মজবুত হতি যায়েগি, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর এতমাদ আর আপকি তালিমাত ইয়াকিন মে আতি হতি যায়েগি, গায়ব পর ইয়াকিন বাড়তা যায়েগা, ঈমান মে জওয়াল আয়েগা, ঈমান মে ঠেরা নেই হ্যায়, আগর ঈমানি আমাল মে লগে জিসসে ঈমান মে তরক্কি হতি হ্যায়, গায়ব পর ঈমান বাড়তা হ্যায়, আখিরাত পর ঈমান বাড়তা হ্যায়, জান্নাত ওর জাহান্নাম পর ঈমান বাড়তা হ্যায়, আল্লাহ পর উসকে রাসূল পর ঈমান বাড়তা হ্যায়, ওর নবী কি তালিমাত ইয়াকিন মে আতি চলি যা রহি হ্যায়। মেরে বুজুর্গো, আগর মেহনত কে সাথ আমল কে সাথ চল রহে হ্যায়, আমল দাওয়াত কে গহরা তাল্লুক বনা কর চল রহে হ্যায়, ফির মেরে বুজুর্গো ঈমান তরক্কি করতা চলা যায়েগা, ফির মেরে বুজুর্গো ঈমান মে জওয়াল আতা চলা যায়েগা। তো বলে যে ভাই দুষ্ট, ঈমানের মধ্যে ছড়াও নাই, অর্থাৎ ঈমান এক অবস্থায় থাকে না, হয়তো ঈমান বাড়তে থাকে আর না হয় ঈমান হাঁটতে থাকে, পড়তে থাকে ঈমান। তো যখন ঈমানের ফিকির করে মেহনত করে, তো বলেন যে ঈমান গায়েবের উপরে ঈমান বাড়তে থাকে, আখেরাতের উপরে আল্লাহর জাতের উপরে ঈমান বাড়তে থাকে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকার উপরে উনি যে তালিম দিয়েছেন সেটার উপরে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আর ইয়াকিন বাড়তে থাকে, আর এটা উন্নতি করতে থাকে। আর বলেন যে যখন ঈমানই আমলের মধ্যে লাগে, ঈমানই পরিবেশের মধ্যে লাগে থাকে, তখন বলেন যে ঈমান বাড়ে, আর না হলে ঈমান বলেন যে ঈমান ঘাটিয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। যখন এই ঈমানই আমলের মধ্যে লাগে, তো তার ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বাড়তে থাকে, আল্লাহর জাতের উপরে ঈমান ইয়াকিন বাড়ে, রসুল পাকের উপরে বাড়ে, আখেরাতের উপরে তার ইয়াকিন বন্ধ থাকে, আখেরাতের দিকে তার দিন ফিরতে থাকে, বেহেশত দুজনের উপরে তার ঈমান আর ইয়াকিন বাড়তে থাকে। তো বলে যে ভাই বুজুর্গ দুস্থ, যখন ঈমানই আমলের মধ্যে লাগে আর ওই মেহনতের মধ্যে থাকে আর ওই পরিবেশের মধ্যে থাকে, এর দ্বারা তার ঈমান আর ইয়াকিন আল্লাহর উপরে আখেরাতের উপরে রেসালতের উপরে বলেন যে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই পরিবেশ না হলে আর ঈমান বাড়ে না ঘাটে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ তাআলা নে জিনকো আপনে নবী কি সাহবত কে লিয়ে মুনতাখাব কিয়া থা, আর জিনকে বারে মে আল্লাহ তাআলা নে কুরআন মে ফরমা দিয়া, রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কে আল্লাহ তাআলা উনসে রাজি হো গয়া, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মালওয়ানুহু উনসে রাজি হো গয়া, আর ও ভি আল্লাহ সে রাজি হো গয়ে। মেরে বুজুর্গো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনে ঘর সে ইয়ে ইয়ে ইয়ে জবান সে কহতে হুয়ে নিকলে কি হামজা তো মুনাফিক হো গয়া, হামজা তো মুনাফিক হো গয়া। উনকে ঈমান কি তারিফ আল্লাহ তাআলা নে কুরআন মে ফরমাই, ان کی نمازوں کی تاریخ اللہ نے قرآن میں فرمائی، ان کا اللہ کی یاد میں لگنا، اللہ تعالیٰ نے قرآن میں اس کا ذکر کیا ہے، ان کے نمازوں میں سجدے کی حالت، ان کی پریشانیاں سجدے کے نشانات، اس کا ذکر اللہ نے قرآن میں فرمایا، میرے بزرگوں اور ان کے جیسا ایمان لانا، اللہ تعالیٰ نے اس امت کو ان کے جیسا ایمان لانے کا حکم فرمایا، میرے بزرگوں جس قدر ایمان اندر میں اترتا ہے، میرے بزرگوں اندر میں خوف بھی بڑھتا ہے کہ میرا ایمان اللہ کے نزدیک معتبر ہے یا نہیں ہے، اور نفاق کا خوف دل پر پڑتا جاتا ہے، نفاق کا خوف دل پر بیٹھتا جاتا ہے. آج میرے بزرگوں اللہ تعالیٰ ہی معاف کرے کہ آج ایمان کی سطح جب نیچے آ گئی، تو بجائے نفاق کا خوف پورے میں آنے کے، آج میرے بزرگوں ہم ایمان کے دعوے دار ہو گئے. حضرت حنزلہ رضی اللہ تعالیٰ عنہ اپنے گھر سے نکلے یہ کہتے ہوئے کہ حنزلہ تو منافق ہو گیا. نافقہ حنزلہ. حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ جن کے ایمان کے بارے میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا، اگر ابو بکر کا ایمان ترازو کے پلے میں رکھ دیا جائے اور پوری امت کا ایمان ترازو کے دوسرے پلے میں رکھ دیا جائے، ابو بکر کا ایمان وزنی ہو جائے گا. میرے بزرگوں وہ ابو بکر فرما رہے ہیں، حنزلہ کیا کہہ رہے ہو؟ حضرت حنزلہ نے فرمایا، میں اللہ کے رسول کے پاس ہوتا ہوں، مسجد میں ہوتا ہوں تو میرے دل کی کیفیت کچھ اور ہوتی ہے، آخرت جنت جہنم اللہ کے رسول اور جو ہے ایمان کی کیفیت کچھ اور ہوتی ہے، جب میں گھر پہ آ جاتا ہوں میرا دل بدل جاتا ہے. حنزلہ کو منافق ہو گیا. اللہ اکبر. حضرت ابو بکر نے فرمایا، ایسی کیفیت تو ہمیں بھی ہو جاتی ہے، ایسی کیفیت تو ہمارے دل کی بھی ہو جاتی ہے، چلو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی خدمت میں جا کر پورا حال بیان کیا. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا، حنزلہ ابو بکر جو کیفیت یہاں مسجد میں ہوتی ہے، اگر وہ کیفیت تمہارے بستروں پر تمہارے گھروں میں باقی رہے تو فرشتے تمہارے بستروں پر مسافہ کریں. میرے بزرگوں یہ ناممکن نہیں ہے. یہ مسجد کا ماحول آدمی کے ایمان کی سطح بڑھاتا ہے اور ایمان کو پروان چڑھاتا ہے. مسجد کا ماحول میرے بزرگوں جو آدمی کے اس کی دکان میں، اس کی تجارت میں، اس کے گھر کے ماحول میں، اس کے بیوی بچوں کے ماحول میں، اس کو یہ ایمان نبی کے طریقوں پر چلاتا ہے، نبی کی تعلیمات کے مطابق چلائے گا، اندر میں جتنے ایمان کو غیر پڑھے گا اسی کے بقدر میرے بزرگوں دنیا کے شعبوں میں اسلامی زندگی گزارنا آسان ہوگا. تو بڑھیں گے بھائی دوستو، حضرت صحابہ کرام رضی اللہ عنہ جادر کے اللہ پاک رب العالمین رسول پاک صلی اللہ علیہ وسلم صحابتر جن اللہ پاک نرواچن کرسین، اونارا ایمن ویکتی ওরা যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে রাজি হয়ে গেছেন, আর যারা ওনারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন, ওনাদের অবস্থা কি, ওনাদের ইমানের কি অবস্থা? ওরা যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরে গেছেন, বলে যে উনি ঘরে যাওয়ার পরে উনি ওনার ইমানের দিকে দেখলেন যে মসজিদের ইমানে আর ওনার ঘরের ইমানের মধ্যে পার্থক্য, ইমানের অবস্থা দুই রকম লাগে। উনি ভয় পেয়ে গেলেন, উনি বললেন যে আরে হানজালা তো মুনাফিক হয়ে গেছে, উনি ঘর থেকে বাইরে নিয়ে গেছেন হানজালা। তো বলেন যে ভাই বুঝুন তো দুস্থ, ইমান যখন ইমানের পরিবেশে থাকে মানুষ তখন তার ইমান বাড়তে থাকে, ইমানের একটা অবস্থা হয়। বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তার ইমান বাড়ে, আর এমনি ভাবে ওই রকম বাড়তে বাড়তে ইমানের তালিমে ওনারা এত উপরে উঠে গেছেন। বলেন যে ওনাদের এই অবস্থা, সাহাবায়ে কেরাম ওই সমস্ত ব্যক্তিরা যাদের ইমানের প্রশংসা আল্লাহ কুরআনের মধ্যে করছেন, যাদের নামাজের প্রশংসা আল্লাহ কুরআনে করছেন, যাদের জিকিরের কথা আল্লাহ পাকে প্রশংসা করছেন, আর যাদের নামাজের মধ্যে সজিদার কথা আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু কি করছেন, বলেন যে কুরআনের মধ্যে প্রশংসা করছেন, এই সমস্ত ব্যক্তি হইলেন ওনারা। বলেন যে ওনাদের ইমানের কি অবস্থা, এত বেশি ওনাদের ইমানের কৈফিয়ত আর হালত। বলেন যে ঘরের মধ্যে গেলে ওনাদের অবস্থা একটু পরিবর্তন হইলেই ওনাদের ইমানের ব্যাপারে ওনারা ভয় আর আতঙ্কগ্রস্ত হবেন। কিরকম যারে আমার ইমান ওই পরিমাণে ইমান আছে কিনা, যে ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানের উপরে রাজি আর সন্তুষ্ট, আমার ইমানের উপরে আল্লাহ রাজি সন্তুষ্ট আছেন কিনা, এমনি ভাবে ওনাদের ইমানে আরে আমি ইমানদার না মুনাফিক হয়ে গেলাম বলেন যে এই ভয় ওনাদের ছিল, ওনারা এরকম ভয়ের মধ্যে থাকতেন বলেন যে ভাই দুস্থ আজকে তো আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের এই অবস্থা দাঁড়াইছে যে ইমানের ব্যাপারে আমরা বিলকুল আমাদের কোনো ভয় নাই, কোনো ফিকির নাই, চিন্তা নাই, বলেন যে আমরা ইমানের ব্যাপারে সম্পূর্ণ এরকম কি হয়ে গেছি, আমাদের ভয় থেকে খালি হয়ে গেছি। বলেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নু ওই অবস্থায় উনি ঘর থেকে বাইরে গেলেন, যারে মসজিদে যখন আমি থাকি মসজিদের পরিবেশে আমার ইমানের এক অবস্থা, আর আমি যখন ঘরে ইমামের কাছে আসি তাহলে তো আমার আরেক অবস্থা হয়ে যায়, কাজে আমি মুনাফিক হয়ে গেছি। এত ভয় ওনার ইমানের ব্যাপারে যে কি হইতেছে, বলেন যে উনি ঘর থেকে বাইরে গেলেন। এই কথা বলতে বলতে বলেন যে রাস্তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে। বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিরকম ব্যক্তি, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমানের সম্পর্কে আল্লাহ রাসূল ফরমাইছেন যে আবু বকরের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত উম্মতের ইমান এক পাল্লায় রাখা হয় তবুই আবু বকরের ইমানই ভালো হবে। এই ব্যক্তি বলেন যে হানজালা তুমি কি করে মুনাফিক হইলা, বলে আমি মসজিদে যখন থাকি তখন আমার ইমানের এক অবস্থা, আর ঘরে যখন বিবেচ্যের মধ্যে আসি তখন আমার আরেক অবস্থা। তো বলেন যে ভাই দুস্থ, এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমারও তো সেই অবস্থা, তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি। ওই মানুষ বলে যে আমিও মুনাফিক হয়ে গেছি। দুজন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আসলে যখন এই কথা বললেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার ঘরে গেলে পরিবর্তন হয়ে যায় ইমানের অবস্থা, আর এখানে থাকলে মসজিদের পরিবেশে এই অবস্থা, তো বলেন যে দেখো হানজালা তোমাদের মসজিদের মধ্যে যে অবস্থা ইমানের কৈফিয়ত আর হালত হয় সেটা যদি তোমাদের ঘরের মধ্যে বিছনার উপরে থাকতো এইরকমই থাকতো তাহলে ফিরিশতারা তোমাদের বিছনার মধ্যে যে তোমাদের সাথে মুসাফা করত। তো বলে যে ভাই দুষ্ট যখন ইমান একদিন বাড়ে তার আখেরাতের দিকে সে মুতাওয়াজ্জ হয় ফিরে, এমনি আল্লাহর আল্লাহ আল্লাহর জাতির উপরে তার একদিন বনিয়া যায়, আল্লাহ রসুলের তালিম শিক্ষার উপরে তার একদিন বনে, যখন তার মধ্যে ইমান ভালো করে বনে, তো বলেন যে ভাই দুস্থ ইমান হিসাবে তার ইমানের শক্তি ইমান পরিমাণে সে আল্লাহর হুকুম তার দোকানের মধ্যে সে মানতে পারে, আল্লাহর হুকুম তার বিবি বাচ্চার মধ্যে তার ইমানের পরিমাণে সে মানতে পারবে, যে পরিমাণে ইমান ওই পরিমাণে তার আল্লাহর হুকুম তার বিবি বাচ্চার মধ্যে দুনিয়ার যে কোনো কাজ কারবার যে কোনো শোভা যে কোনো লাইনে সে থাকবে সেইখানে তার জন্য আল্লাহর হুকুম পুরা করা ওই পরিমাণেই সম্ভব হবে যেই পরিমাণে তার ইমান বনবে। এই জন্য বলছেন যে ভাই দুস্থ আসল জিনিসটা হইল ইমান, যেটা মানুষকে ওই রকম ভাবে দিনের উপরে চালাবে। ভাই ঘুমাই গেছেন না সোজা গেছেন? সোনে ওয়ালে সে কাম নেই হোগা, জাগকর বাত শুনেঙ্গে তো ফির কাম হোগা। বলে যে ভাই ঘুমায়ে যখন যারা থাকবে হবে তারা তো কাম হবে না, ওনারা তো কোনো উপকার হবে না, যখন সোজা থেকে শুনবো তখনই আমাদের কাম বন্ধে উপকার হবে। ইবনে আবি মুলাইকা তাফসির ফরমাতে হ্যায় মের মুলাকাত কি সাহাবী সে হুই, মের মুলাকাত কি সাহাবী সে হুই, মর মেনে হর এক কো দেখা আপনে উপর নিফাক সে ডর রহে হ্যায়, আপনে উপর নিফাক কা খৌফ কর রহে হ্যায়, কি সাহাবী সে মুলাকাত হুই, ও খুদ তাবঈ থে তাবঈ থে, ওর কহতে হ্যায় মেরি মুলাকাত কি সাহাবী সে হুই, মেনে হর এক কো দেখা আপনে উপর নিফাক কা ডর কর রহে হ্যায়, কহিন এসা না হো মেরা ইমান ইমান কহিন হকীকি না হো কহিন নিফাক সে নহীন, ইসলিয়ে কি মেরে বুজুর্গো আল্লাহ তাআলা নে কুরআনে করিম মে ফরমা দিয়া মুনাফিকিন কে বারে মে কি কিয়ামত কে দিন জব জাহান্নামি জাহান্নাম মে ডালে যায়েঙ্গে তো সবসে নিচে মুনাফিক হোঙ্গে, ইল্লাল মুনাফিকিনা ফি দারকি আসফালিল্লাহ। মেরে বুজুর্গো আর ভাইয়ো নিফাক কা ডর এক এক সাহাবি মে লাগা হুয়া থা, ইমান অন্দর মে জব উতর জাতা হ্যায় তো মেরে বুজুর্গো নিফাক কা খৌফ লগ জাতা হ্যায়। মেরে বুজুর্গো আর ভাইয়ো জব ইমান অন্দর মে উতরা হুয়া নহীন হোতা তো ফির সারি বিমারিয়া লগতি হ্যায়, ساری بیماریاں لگتی ہیں اور آدمی کی ہلاکت کا دنیا میں ہلاکت کا سامان میرے بزرگوں جو آدمی کو شیطانی زندگی پر نفسانی زندگی پر حیرانی زندگی کی طرف خیز کرنے جاتا ہے جب ایمان کی سطح نیچے آتی ہے تو میرے بزرگوں پھر حیرانیت نفسانیت شیطانیت غالب ہوتی ہے. اللہ تعالیٰ اپنی مدد سے ہم سب کی حفاظت فرمائے. বলেন যে ভাই দোস্ত হজরত আবু মুলাইকা তাবেঈন উনি উনি বলেন যে আমি 30 জন সাহাবায়ে কেরামের সাথে আমার মোলাকাত হয়েছে, ওনাদের সাহাবাত আমি উঠাইছি. তো বলেন ওনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই ওনারা কি করেন? বলেন যে ওনারা প্রত্যেকে আপনার ইমানের উপরে ভয় করতেছে, ওনারা প্রত্যেকে আপনার ইমানের ব্যাপারে ওনারা বলেন যে আতঙ্কিত ভয় ওনাদের দিলের মধ্যে যে আরে আমরা কি আসলেই মুমিন না মুনাফিক হয়ে গেলাম? আর বলেন মুনাফিক কে? বলেন মুনাফিক সম্পর্কে আল্লাহ জাল্লা শানু ফরমাইছেন যে মানুষের যে জাহান্নামের মধ্যে দুজকে আল্লাহ ফেলাইবেন এর মধ্যে সবচেয়ে নিচের স্তরে থাকবে মুনাফিক. আর বলেন ওনাদের ইমানের অবস্থা এরকম যে ওনারা প্রত্যেকে ইমানের ব্যাপারে কোন ওনাদের শান্তি নেই, ওনারা ভয় করতেছেন আর বলতেছেন যে আরে আমরা কি মুনাফিক হয়ে গেলাম? তো যখন বলেন ইমান দিলের ভিতরে আসে মানুষের অন্তরে ইমান প্রবেশ করে ফলে তখন তার মধ্যে ভয় পয়দা হয়ে যায়, তার মধ্যে ভয় লাগে. আর যখন মানুষের ইমান ভিতরের থেকে খালি হয়ে যায় এমনি উপর দিয়া ইমান, তখন তার জন্য আর এইরকম কোন ভয় থাকে না, মুনাফিকের ভয় থাকে না. আর আস্তে আস্তে তার মধ্যে থেকে তিনি জিন্দগি খতম হয়ে যায়, আস্তে আস্তে তার মধ্যে নফসানিয়ত পয়দা হয়ে যায় আর হায়ানিয়ত বলে তার মধ্যে আসে আর বলেন যে শয়তানিয়ত তার মধ্যে আসে. সমস্ত মানুষের খারাপি আর ধ্বংস হালাকত ধ্বংস আর খারাপির জড়ি হইল যখন মানুষ ইমান থেকে খালি হয়, ইমান যখন তার ভিতরে থাকে না আস্তে আস্তে বলে যে দুর্বল হয়ে যায় তখন তার মধ্যে হায়ানিয়তের জিন্দগি আসে, তার মধ্যে নফসানিয়তের জিন্দগি আসে পড়ে আর তার শয়তানিয়তের জিন্দগি তার মধ্যে আসে. তো এগুলো সব খারাপির আসল জড়তেই হইল তার ভিতরে ইমান না হওয়া, ইমান খারাপ হওয়া. আর যখন ইমান আসবে তখন তার মধ্যে আখেরাতের ভয় বলেন সবসময় তার ইমানের ব্যাপারে ভয় থাকে. আগর মেরে বাদ কোই নবি আনা হতা তো উমর নবি হতে. এক মৌকে পর আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া কি মেরি উম্মত মে এক আদমি হে, মেরি উম্মত মে এক আদমি হে জব ও ইন্তেকাল করেগা ওর কবর মে বিতা দিয়া যায়েগা ওর ফরিশতে আকর সওয়াল করেঙ্গে বতাও তোমারা রব কৌন হে, বতাও তোমারা দীন ক্যা হে ওর বতাও তোমারে নবি কৌন হে. তো ও কহেগা মেরা রব তো আল্লাহ হে, তুম বতাও তোমারা রব কৌন হে, মেরা দীন তো ইসলাম হে, তুম বতাও তোমারা দীন ক্যা হে, মেরে নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে, তুম বতাও তোমারে নবী কৌন হে. মেরে বুজুর্গো আর ভাইয়ো সাহাবা নে পুছা আল্লাহ কে রাসূল ও আপকি উম্মত মে কৌন হে, ও আপকি উম্মত মে কৌন হে? ফরমায়া যে উমর ইবনে খাত্তাব হে, عمر ابن خطاب ہے. چنانچہ میرے بزرگوں حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کی زندگی کا حال یہ تھا, زندگی کا حال یہ تھا کہ اپنے ایمان پر اس قدر خوف ہے, اپنے ایمان پر اس قدر خوف ہے. اللہ تو اللہ ہے, جس قدر اللہ کا قرب نصیب ہوگا, جس قدر اللہ تعالیٰ کی معرفت دل میں اترے گی اسی کے بقدر خوف رہے گا, اسی کے بقدر درد رہے گا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے کس سے؟ حضرت حذیفہ سے. اے حذیفہ تم بتاؤ, تم ذرا یہ بتا دو, تم کو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے منافقین کی فہرست بتا دی ہے, کون کون منافق ہے ہمارے درمیان میں, ان کی فہرست تمہیں بتا دی ہے. اے حذیفہ میں حضور کا راز جاننا نہیں چاہتا, تم جو ہے بس اتنا بتا دو وہ جو تمہارے پاس نام ہے اس میں عمر کا نام تو نہیں ہے, اس میں عمر کا نام تو نہیں ہے. میرے بزرگوں اس بڑے مقام پر پہنچنے والی شخصیت کا خواب یہ ہے کہ اپنے بارے میں منافق ہونے کا ڈر لگا ہوا ہے. میرے بزرگوں جب ایمان میں ضعف آتا ہے, اللہ کی معرفت میں ضعف آتا ہے, کمزوری آ جاتی ہے اور آدمی مصائب کی دنیا سے پاسے ہو کر چلتا ہے, تو پھر میرے بزرگوں پھر میرے بزرگ خوف نکل جاتا ہے, خوف نکل جاتا ہے, اللہ تعالیٰ ہی اپنے فضل سے ہم سب کی حفاظت کرنا. بڑے بھائی دوستر بزرگ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ ইনি এমন এক ব্যক্তি যার সম্পর্কে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমাদের আমার পরে যদি কোন নবী হইত তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই নবী হইতেন, যেহেতু আল্লাহ রসুলের পরে কোন নবী নাই, ওই নবী হইলে আমার পরে উমর নবী হইত. এমনি ভাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ফরমান বলে যে যখন আমার উম্মতের মধ্যে আমার এক ব্যক্তি আছে, যখন সে মারা যাবে তাকে কবরে রাখা হবে, তো ফিরিশতা যখন সওয়াল করতে আসবেন বলবেন যে তোমার রবকে তোমার দিন কি ছিল তোমার নবীকে, তো উনি উল্টা ফিরিশতাদেরকে প্রশ্ন করবেন, বলবেন যে আমার রব তো আল্লাহ তোমাদের রবকে বলো, আমার দিন তো ইসলাম তোমাদের দিন কি সেটা বলো, আর আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবীকে বলো, বলে যে ফিরিশতাকে উল্টা উনি প্রশ্ন করবেন. সাহাবায়ে কেরাম বললেন যে রাসূলুল্লাহ উনি কে আপনার উম্মতের মধ্যে, বলে উনি হইল হযরতে উমর, বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় উপরে যে পৌঁছছেন ব্যক্তি কিন্তু ওনার হালতটা কি, বলেন যে ভাই দোস্ত এমনি ভাবে ওনার ইমানের হালতটা কি অবস্থা কি, এত বেশি ওনার ইমানের ব্যাপারে ফিকির আর ভয়, বলতেছেন মেহমান যে আসলে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহ তো আল্লাহই আল্লাহর জাত তো এরকমই যে বলেন যত বেশি আল্লাহর কুরুব নৈকট্য লাভ হয় তত বেশি তার ইমানের ব্যাপারে ফিকির আর ভয় পয়দা হয়। আজকে তোমার রাজিয়াল্লাহ তালানু হুজাইফা রাজিয়াল্লাহ তালানুকে বললেন যে ও হুজাইফা শোনো, তোমার কাছে তো আল্লাহ রসুলের মুনাফিক কে কে এদের নামের এটার লিস্টি দিয়ে দিয়েছেন, আর এটা তো আল্লাহ রসুলের সেই গোপন কথা তোমার কাছে, সেটা তুমি আমাকে প্রকাশ করবে না বলবে না, ঠিক আছে কমাসকম তুমি তো আমার এই কথা বলো যে আমার নামটা কি ওই লিস্টির মধ্যে আছে, যার এত সম্মান যার এত এত বড় যার কথা হয়ে গেলে যে উনি এত বড় হাসছি কিন্তু উনি ওনার ইমানের ব্যাপারে ভয় করতেছে, বলেন যে আমার নামটা কি সেই লিস্টির মধ্যে আছে না নাই। দুস্তর বুজুর্গ যত বেশি আল্লাহর মারিফত নসিব হবে আল্লাহর ঐকত্য লাভকারী হবে আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে তত বেশি তার মধ্যে এই মুনাফিকির ভয় পয়দা হবে। আর বলেন যে দুস্ত যখন মানুষের মধ্যে ইমানের দুর্বলতা আসিয়া পড়ে আর মখলুক আর জাহির থেকে মানুষ যখন প্রভাব নিয়ে আনে তার দিলের মধ্যে জাহিরের আর এই আসবাবের চিজ আসবাবের কি হয় প্রভাব পড়ে, তো বলেন যে দুস্থ এই অবস্থায় যখন হয় তার ইমান দুর্বল হয়ে যায়, তো আস্তে আস্তে বলেন যে তার মধ্যে থেকে মুনাফিকির ভয় আর এইরকম ভাবে আখেরাতের ভয় খতম হয়ে যায়, এটার কারণে হইল সে যে তার জাহির থেকে সে প্রভাব নিছে আসবাবের আসার তার মধ্যে পড়ছে ইমান তার দুর্বল হয়ে গেছে। جنہوں نے اس کی پیدائش کا مقصد ہی بتلایا وہ اللہ تعالیٰ کی عبادت ہے, اس کی بندگی ہے اور اس کی معرفت ہے. جس قدر دل میں معرفت آئے گی, جس قدر اللہ رب العالمین کی معرفت دل کے اندر اترے گی, اس کی بڑائی اس کی ذات صفات کا یقین جس قدر دل میں اترے گا اسی کے وقت میں میرے بزرگوں زندگی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے لائے ہوئے دین کے مطابق بنے گی, زندگی بنے گی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے تعلیمات کے مطابق. یہ ایمان آدمی کو حق کی تحقیق کی طرف متوجہ کرے گا, اور یہ ایمان حضرت محمد صلی اللہ علیہ وسلم کی نبوت اور رسالت پر اعتماد کو بڑھا کر نبی کی تعلیمات کی طرف متوجہ کرے گا. میرے بزرگوں علم کے بغیر حق کی تحقیق کے بغیر آدمی کا دین نہیں بنتا, حق کی تحقیق کے بغیر نبی کے طریقے کی تحقیق کے بغیر آدمی کا عمل دین نہیں بنتا ہے. دین جب بنے گا جب نبی کی تعلیمات کے مطابق ہو, نماز سب قبول ہوگی جب نبی کے طریقے پہ ہو, اس کا ظاہر بھی اس کے باطن بھی. میرے بزرگو اسی طرح سے پورا کا پورا دین ہے, حق کی تحقیق کے راستے سے دین میں درستگی آتی ہے. میرے بزرگو اور بھائیو نبی کی تعلیمات قیامت تک باقی رہے گی, جب تک اس میں زمین پر اللہ کا کلام رہے گا میرے بزرگوں تو قرآن کو سمجھنے والے علماء بھی باقی رہیں گے. میرے بزرگوں امت کی عوام, امت کا ایک ایک فرد, ایک ایک بستی, ایک ایک علاقہ, میرے بزرگوں ایک ایک فرد میں مرد و عورت میں اس کا احساس بیدار ہو جائے اور اس کی فکر اجاگر ہو جائے کہ علم کے بغیر ہماری زندگی ٹیم نہیں بن سکتی ہے, اس سے میرے بزرگوں اور علم سے تعلق علماء سے پوچھ پوچھ کر چلنا عمل کا طریقہ علماء بتلائیں گے. میرے بزرگوں اس مبارک محنت کے راستے سے اندر میں ایمان اترے گا, اندر میں سے صحیح جذبہ آئے گا, اندر میں حکموں پر چلنے کی عظمت بنے گی اور طاقت بنے گی اور گناہوں سے اور نافرمانیوں سے بچنے کی طاقت بنے گی اور علم ان کو سنوارے گا, علم عمل میں صفت قبولیت پیدا کرے گا. حضرت مولانا یوسف صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے تین چیزوں کے بغیر کسی بندے کا کوئی عمل اللہ تعالیٰ کے دربار میں قبول نہ ہوگا. سب سے پہلی شرط ایمان ہے, سب سے پہلی شرط ایمان ہے. اللہ کے حکم کی نسبت سے, اللہ تعالیٰ کے حکم کی نسبت سے, نبی کی تعلیمات کے مطابق اللہ کو راضی کرنے کے جذبے سے عمل کیا جا رہا ہو. آپ حدیثوں میں غور کریں گے, آپ جو ہے حدیثیں پڑھیں گے تو آپ کو تین باتیں اہمیت سے ملیں گی. ایک تو سب سے پہلی شرط عمل کی قبولیت کے لیے ایمان ہے, دوسری شرط علم ہے, دوسری شرط علم ہے اور تیسری شرط اخلاص ہے. ان تینوں چیزوں کے بغیر آدمی کا عمل اللہ تعالیٰ کے دربار میں قابل قبول نہ ہوگا. তো মেয়ে ভাই দোস্ত আল্লাহ জল্লা শাহ মানুষকে যে বানাইছেন বানানোর উদ্দেশ্য আল্লাহ বলছেন যে আমি মানুষকে আর জিনকে বানাইছি আমার এবাদতের জন্য. তো বলে যে দোস্ত এই জন্য মানুষ আল্লাহ জল্লা শাহ মারিফতকে হাসিল করবে, আল্লাহকে চিনবে, আল্লাহ পাকের হুকুমকে জানবে. রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই শিক্ষা নিয়ে আসছেন সেটার উপরে তার ইয়াকিন বাড়াইবে. এমনি ভাবে তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং ওনার তরিকার উপরে তার ইয়াকিন আর ইমানকে বাড়াইবে. আল্লাহ পাকের মারিফতের লাইনে সে আগে বাড়তে থাকবে, অগ্রসর হবে. এমনি ভাবে আল্লাহর হুকুমকে সে পুরা করতে ওয়ালা হবে, আল্লাহর হুকুম সে পুরা করবে. আর আল্লাহর হুকুম পুরা করতে হলে এলিমের দরকার পড়বে, আর এলিম সে এলিমের দ্বারা সে আমলকে সুন্দর করবে. আর সে তাকিক করে করে এলিমের উদ্দেশ্য হল সব আমলকে সে তাকিক করে শিক্ষা শুদ্ধভাবে সেই আমলকে করবে. বলে যে এলিমে মানুষের আমলকে শুদ্ধ করে, আমল শুদ্ধ হয় মানুষের এলিমের দ্বারা, এলিম ছাড়া হয় না. এই জন্য বলে যে ভাই বুজুর্গ দুস্থ এমনি ভাবে এই ওলামা ইকরাম ওলামা ইকরামের সহমতি থাকবো, থেকে ওনাদের থেকে আমরা এলিমকে শিখবো. শিখে আমাদের কি করতে হবে, আমাদের সেই আমলকে সুন্দর করতে হবে, আমলকে মকবুল বানাইতে হবে, আমল কবুল হইতে হবে. এজন্য বলেন যতদিন এলিম দুনিয়াতে থাকবে, ওলামা ইকরাম থাকবেন, শিখন শিকারী থাকবে, দুনিয়া বাকি থাকবে. এই জন্য প্রত্যেকের আমাদের কি করতে হবে, এই এলিমকে শিখতে হবে, শিখে আমাদের আমলকে সুন্দর করতে হবে, আমলকে আমাদের বানাইতে হবে. এই জন্য এই মেহনতের দ্বারা আমাদের ইমান বাড়বে. যখন আমরা এই মেহনত করতে থাকবো, অর্থাৎ এই দাওয়াত ওয়ালা মেহনতের মধ্যে যখন আমরা লাগবো, তো আমাদের মধ্যে দুস্থ আমাদের মধ্যে আমল করার যোগ্যতা আসিয়ে যাবে, আমল করার আগ্রহ বললে আর এলিমের সেই আমলে আমাদেরকে শুদ্ধ করবো, আমাদের আমলকে সুন্দর করবে, সহি করে দিবে, কবুল হওয়ার যোগ্য বানাবে সেই এলিমে. তো এই জন্য ভাই বুজুর্গ দুস্থ আমাদের এমনি ভাবে যেরকম আমল করার জন্য আমাদের মধ্যে আগ্রহ পয়দা হবে, যোগ্যতা আসবে, এমনি ভাবে এলিমের দ্বারা আমাদের সেই আমলকে সুন্দর করতে হবে, সহি করতে হবে. বলেন যে হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতজি ফরমাইছেন আমল কবুল হওয়ার জন্য দুস্থ বলে যে তিনটা জিনিস লাগবো. একটা তো ইমান লাগবো, আমার ইকাইন সহি হইতে হবে, আমার ইকিনকে বানাইতে হবে আল্লাহর জাতের উপরে যেরকম ইকিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের উপরে, রসুল পাকের তরিকার উপরে আমাদের ইকিন বানাইতে হবে. যদি ইকিন না থাকে, ইমান দুর্বল হয়ে যায়, তাহলে তো আমলই কবুল হবে না. তো এই জন্য সবচেয়ে প্রথম জিনিস যেটা লাগবে দোস্ত, সেটা হলে বলেন আমল কবুল হওয়ার জন্য লাগবো ইমান. আর দ্বিতীয় জিনিস লাগবে এলিম, এলিমে আমাদের আমলকে সহি করবে, দুরুস্ত করে দিবে. আর তৃতীয় জিনিস বলছেন ইখলাস. এই তিন জিনিস ছাড়া কখনো আমল কবুল হবে না. বলেন যদি কিতাব দেখেন আর এরকম ভাবে কিতাবের মধ্যে দৃষ্টি দেন, তাহলে দেখতে পাইবেন যে এই তিনটা জিনিস শর্ত হইল আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য. এর মধ্যে একটা হইল ইমাম, আর একটা হইল এলিম, আর একটা হইল ইখলাস. সব লোক কে ভাই শুয়ে গেলেন নাকি? থোড়ি দের আর জাগো. বলেন যে আরো অল্প সময় সজাগ থাকি. বলে যে ভাই ঠাকুর ভাই ভাই কিরে ভাই সজাগ আসিনি না শুয়ে আসি? মেরে বুজুর্গ ভাইও اللہ جل شانہ و منوار کرے دنیا کی زندگی کے خوشگوار ہونے کا جو وعدہ فرمایا ہے میرے بزرگوں, وہ ایمان کے بننے پر اور عمل کے درست ہونے پر دنیا کی زندگی کے خوشگوار ہونے کا وعدہ فرمایا ہے. خوشگوار بنے زندگی بنے گی ایمان پر اور عمل پر. ان الذين امنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. آج دلوں کی محبتیں کم ہو گئی ہیں, ایمان داروں کے دلوں میں جو قوت اور لاچارگی, ہر مسلمان مسلمان کا بھائی ہے میرے بزرگوں, آج یہ رشتہ کمزور اس لیے ہو گیا کہ ایمان اپنی حقیقت پر باقی نہ رہا. اللہ تعالیٰ کی معرفت میں جب ذوق آتا ہے تو دلوں کی محبتوں میں بھی کمزوری آ جاتی ہے. آج ایک ماں باپ کی اولاد میں بھی محبتیں نہیں ہیں, آج ایک ماں باپ کی اولاد میں بھی محبتیں نہیں ہیں. محبتیں تو آتی ہیں ایمان کے راستے سے, محبتیں تو آتی ہیں حضرت محمد صلی اللہ علیہ وسلم کی تعلیمات کے مطابق زندگی گزارنے سے. میرے بزرگوں, جتنا ایمان بنے گا اور جتنا عمل ٹھیک ہوگا اللہ جل شانہ محمد والو محبتوں والی زندگی عطا فرمائیں. صحابہ میں ایمان اپنی حقیقت پر آیا, ایمان اپنی حقیقت پر آیا اور اعمال درست ہوئے, اعمال ٹھیک ہوئے تو اس طرح سے ایک دوسرے کی خیر خواہی, ایک دوسرے کی خاطر, ایک دوسرے کی خاطر جان دے دینا. کھانے کا موقع آیا, بکری کی سری آئی اور دوسرے کی ضرورت کا خیال آیا, وہ بکری کی سری سات گھروں میں چکر کاٹتے ہوئے اسی گھر میں پہنچ گئی جس گھر میں پہلے آئی. اللہ کے راستے میں جان جا رہی ہے اور میدان جہاد میں دم گھٹ رہا ہے, پانی پہنچانے والے نے پانی پہنچایا, اپنے بھائی کا خیال آیا تو ایک دوسرے کے پاس پانی پہنچاتے گئے, یہاں تک کہ سب کا دم گھٹ گیا اور کسی نے پانی نہیں پیا. کیا محبتیں تھیں, کیا زندگی تھی, کیا ایک دوسرے کی خیر خواہی تھی. یہ اللہ کی معرفت دلوں میں تھی, حضرت محمد صلی اللہ علیہ وسلم کی تعلیمات اور آپ کے نبی ہونے کا یقین ان کے دلوں میں اترا ہوا تھا. آخرت کا خوف, آخرت کا خوف, اپنے رب کے سامنے کھڑے ہونا, اس کا خوف دلوں میں لگا ہوا تھا. میرے بزرگوں, صفت بندگی آتی ہے ایمان کی ترقی کرنے سے, صفت عبدیت ترقی ہے ایمان کی ترقی کرنے سے. ارے قوم صلی اللہ علیہ وسلم کی داری ہوئی تعلیمات کے مطابق زندگی بنتی ہے کہ میرے بزرگوں ایمان کے اندر میں اترنے سے. تو بولے جو بھائی دوستو, دنیا تو زندگی کا مانوش سندر ہوا, দুনিয়াতে জিন্দগিটা তার আরামদায়ক হওয়া সেটা নির্ভর করে তার ইমান আর আমলের উপরে. যখন তার ইমান ঠিক হবে, আমল যখন তার ভালো হবে, সুন্দর হবে, শুদ্ধ হবে, আল্লাহ পাকের মারিফতের লাইনে যখন সে উন্নতি করবে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাকে কি করবেন, বলেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এবং সুন্দর জিন্দগি, ভালোবাসার জিন্দগি দুনিয়াতে দান করবে. আল্লাহ আল্লাহ কথার ঘোষণা দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ইমান আনবে এবং যে ব্যক্তি ভালো আমল করবে ইমানের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাকে দুনিয়াতে সুন্দর আর পবিত্র জিন্দগি দান করবে. তাই বলে যে ভাই বুঝুর্গ দুস্থ, যখন আমাদের ইমান বনবে আর ইমানের লাইনে আর মারিফতের লাইনে যখন বনবে তরক্কি করতে থাকবে, তো আপোষের দিকের মধ্যে ইমানওয়ালার ভাই বন্দি পয়দা হবে. আপোষের মধ্যে দিলের মধ্যে একজন আরেকজনের মহব্বত ভালোবাসা, আর একজন আরেকজনের জন্য দান দেওয়ালা, একজনের নিজের উপরে অন্যের প্রবেন্দ দেওয়ালা বনবে. বলে যে দুঃস্থ, আজকে তো মুসলমানের আপোষের মহব্বতের দিলের মধ্যে মহব্বতের পরিবর্তে দুশ্মনী ভয় আছে. এদের কারণ হইল যে ইমান দুর্বল হয়ে গেছে. যখন ইমান মজবুত হয়, ইমান শক্তিশালী হয়, তখনই আপোষের মধ্যে দিলের মধ্যে মহব্বত পয়দা হয়, মানুষের মধ্যে ইশার অন্যরে প্রবেন্দ দেওয়া আসে, আর এমনি ভাবে মানুষের জিন্দগি সুন্দর হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন ওনাদের মধ্যে ইমান বনছে, ইমান আসছে হাকিকতের সাথে, তখন কি অবস্থা হয়েছে? বলেন, একজনের ঘরে ছাগলের মাথা হাদিয়া আইছে, একটা ছাগলের মাথা আইছে হাদিয়া. তখন উনি এটা চিন্তা করলেন যে আমার ভরসে আমার চেয়ে বেশি তার প্রয়োজন, তো ওনাকে ওনার ঘরে পাঠিয়ে দিলেন. উনি চিন্তা করে যে আরে আমি খাবো, আমার পড়োশীর আরো বেশি প্রয়োজন, হনি আরেক ওই করে পাঠাইলেন, হেনি আরেক করে, এইরকম সাত ঘর অতিক্রম করিয়া আইয়া ছয় ঘর করে আমার প্রথম যিনি দিছিলেন হাদিয়া ওনার ঘরে হাজির হয়ে গেল, খাইলে নাকি এত বড় ইশার পয়দা হয়ে গেল. বলেন যে যুদ্ধের ময়দান, ভাই চাষতে ভাই মারা যাইতেছে, পানির জন্য আওয়াজ দিল, ওই চাষতে ভাই পানির হাজির হয়েছে. বলেন যে উনি পাশে আরেক ঘরে আহ করলো পানির জন্য, উনি ইশারা করলো তার কাছে যাও. উনি ওনার কাছে গেছেন, ও অনেক জনে হাত করলো বলে ওর কাছে যাও ইশারা দিলেন, তৃতীয় জন চতুর্থ জনের দিকে ইশারা করলেন। ওখানে যখন উনি হাজির হইলেন তো বলেন যে ভাই বুজুর্গ দুঃস্থ, যাই দেখলেন যে উনি জান দিয়ে দিছে, উনার জান চলিয়ে গেছে। ফিরে তাই দেখলেন যে একবারে প্রথম জন পর্যন্ত সব দুনিয়ার তৈরিদা হয়ে গেল। বলেন যে মরবার সময় একজনে আরেকজন প্রাধান্য দিল কিন্তু পানি না খাইয়া সব দুনিয়ার তৈরি হয়ে গেল। বলেন যে এত সুন্দর জিন্দগি হইল কেমনে? বলেন যে এটার আসল কামই হইল যে ইমান, যখন মানুষের ইমানের মধ্যে উন্নতি হয় আল্লাহর জাতের ইকিন করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনিত তালিম আর শিক্ষার উপরে যখন মানুষের তরিকার উপরে যখন তার ইকিন করে, আখেরাতের উপরে যখন তার ইকিন করে, তখন মানুষের দিলের মধ্যে আপসের মধ্যে কি হইতে থাকে? মহব্বত আসতে থাকে। আর মানুষ এমনি ভাবে সব জায়গার মধ্যে তার আপসের মধ্যে মহব্বত হয়, আর তার ইমানের শক্তি হিসাবে তার আমল সুন্দর হইতে থাকে। সেই পরিমাণে তার ইমান মজবুত হবে, সেই পরিমাণে সে আল্লাহর হুকুম মানতে পারবে, আমল করতে পারবে, তা সব কিছু ঘুরে ফেলে দুস্থ। বলেন যে আসলে ইমান, যেই পরিমাণে ইমান মজবুত সেই পরিমাণে তার আমল সুন্দর হবে, সব জায়গায় আমলকে সুন্দর করতে পারবে, আল্লাহর হুকুম মানবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকা ওনার তালিমের ঘুরে সে চলতে পারবে। এই জন্য সবচেয়ে প্রথম জিনিস হল যে মেহনত করে ইমানকে বাড়াইতে হবে। ये कलमा ईमान का कलमा है, ये रुकों पर भी चलाएगा, और ये कलमा तकवे का कलमा है, ये गुनाहों से भी बचाएगा। अल्लाह ताला ने इस कलमे में ये ताकत रखी है, ये कलमा अल्लाह के अवामिर और अहकाम की तरफ मुतवज्जा करता है और उसके रुकों पर चलने की ताकत देता है। और ऐसे ही मेरे बुजुर्गों, ये कलमा तकवे का कलमा है, ये गुनाहों से भी बचाता है। मेरे बुजुर्गों और भाइयों, ये इस्तेदाद पैदा होती है दावत के रास्ते से, ये इस्तेदाद पैदा होती है ईमानी मजलिसों को अख्तियार करने की वजह से। ईमानी मजलिसों में जब आदमी वादे और वायदों की लाइन की जो है पुरानी आयात और अहादीस को जब सुनता है, अपने घरों में भी, अपनी मस्जिदों में भी, अपने सफर में भी, अल्लाह के रास्ते में निकलने के जमाने में भी, मेरे बुजुर्गों जिस कदर अंदर में ईमान और यकीन की बुनियादें मजबूत होती है, मेरे बुजुर्गों हुक्मों पर भी चलेगा, अहकाम और अवामिर की भी अहमियत उसके दिल में आएगी और गुनाहों से भी बचेगा। आज जितनी बेबरकती आज जो है छाई हुई है, और जितनी बेबरकती हमारे कामों में घुसी पड़ी है, ये सिर्फ इसकी वजह यह है कि आज हमने ईमान के साथ चौ दरवाजे से गुनाह मिलाया, नाफरमानियां मिलाई, उसने अधूनियां मिलाई, नाफरमानी की वजह से आंखों का गुनाह, जुबान का गुनाह, कानों का गुनाह, दिल का गुनाह, बदगुमानियों का गुनाह, हकारत हकीर समझने का गुनाह, और मेरे बुजुर्गों शहवतों का गुनाह। मेरे बुजुर्गों आज जो है जो दरवाजे से गुनाह जब खुच गया तो मेरे बुजुर्गों फिर क्या हुआ? बरकतें उठ गई, बरकतें उठ गई। कुरान करीम में अल्लाह ताला ने इरशाद फरमाया, कुल वन्ना हदल कुरा आमनू वत्तकू लफतहना अलैहिम बरकातु मिन अस्समा वल अर्द, आसमान की बरकतें भी जाहिर होगी और जमीन की बरकतें भी जाहिर होगी। बोले जो भाई ईमान जो है, বলে যে ইমান যখন ইমান যা এই ইমানে মানুষকে আল্লাহর হুকুমের উপরে খাড়া করায়, ঠিক এমনি ভাবে যে এরকম তৌহিদের কলমা, এরকম তাকওয়ার কলমা। বলেন যে এই কলমার দ্বারা মানুষ গুনার থেকে বাঁচতে পারে, গুনার থেকে মানুষ বাঁচে। এই কলমা যখন মানুষের মধ্যে আসে তো সে কি করে? বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, তার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মানা তার জন্য সহজ হয়। আর এমনি ভাবে যখন মানুষের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যায় তো আল্লাহ পাকের নাফরমানির থেকে সে বাঁচতে পারে। তো বলেন যে দুস্থ, এই ইমান আসবে মানুষের মধ্যে কেমনে? বলেন যে ইমান আসার হইলে রাস্তা একটা তো দাওয়াতের মাধ্যমে আসবে। বলেন যে যখন দাওয়াতের মাধ্যমে দাওয়াত দিব তো আমাদের ইমান মধ্যে থাকবে। আর এমনি ভাবে দুস্থ, বলেন যে যখন আমরা ইমানের মজলিস লাগাইব, বলেন যে যখন আমরা ইমানের মজলিসের মধ্যে বসব, আল্লাহর ওয়াদা আর ওয়াইদের কথা যখন আমরা শুনতে থাকবো তো এর দ্বারা আমাদের ইমান বনবে। এই ইমানের হালকা আমাদের মসজিদেও লাগবে, ঘরের মধ্যে যখন লাগবে, আর এইরকম সফরের অবস্থায় আমরা ইমানের হালকা লাগাইব, আর আল্লাহর ওয়াদা আর ওয়াইদের কথা শুনতে থাকবো। শুনতে শুনতে বলেন যে দুস্ত, আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মারিফত হাজির হবে, আর এমনি ভাবে ইমানের মধ্যে তাকওয়া আসিয়ে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি আমাদের থেকে খতম হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা আসে যাবে। আর এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু কি করবেন? বলে যে বরকতের দরজা খুলে দিবেন, বলে যে সব জায়গায় শুধু বরকতই বরকত হবে, বলেন যে ভাই বুজুর্গ দুষ্টা আমাদের জিন্দগিতে আমরা বরকত দেখতে পাইব যখন আমাদের মধ্যে তাকওয়া জিন্দগি আসবে, ইমানের মধ্যে যখন তাকওয়া পয়দা হবে তাই জন্য তো আমাদের ইমানের মেহনত বলেন ইমানের হালকা লাগাইতে হবে মসজিদে ঘরে এমনি সফরের মধ্যে। শুধু বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট আজকের যে এই জমানাতে শুধু বেমরকতি বিমরকতি যেখানেই দেখি বলেন যে সেইখানেই বেবরকতি বরকত তো আর কোথাও নেই, বলেন যে বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, বলেন যে ঈদের কারণটা কি কেন বন্ধ হইল, বলে যে আজকে আমাদের ইমান বলে যে চতুর্দিক দিয়ে ইমানের মধ্যে গুণা মিশ্রিত হয়ে গেছে, বলে যে চতুর্দিক দিয়া আমাদের গুণা আয়া বলে যে প্রবেশ করছে যার কারণে আমাদের ইমানের মধ্যে আর ওই গুণা নিয়ে তার ওই শক্তি নাই। এই জন্য বলে যে ভাই দুস্থ আমাদের মধ্যে জবানের দ্বারা গুণা হইতেছে, চোখের গুণা হইতেছে, কান দিয়া গুণা হইতেছে, বলে যে হাতের দ্বারা গুণা, পায়ের গুণা, বলে যে ভাই বুজুর্গ আর দুস্থ শাহাদের গুণা, এই এরপরে বলে যে অন্যরে ছুটু বানানোর গুণা, অন্য ভাবে গিবত শেখায়তের গুণা, বলে যে ভাই দুস্থ অন্যর বদনামি করার গুণা, এই সমস্ত গুণাই গুণা, এই সমস্ত গুণার কারণে মানুষের কি হয়েছে বলে যে আজকে বরকত কুটিয়ে গেছে আর এই বেবরকতি দেখা দিতেছে সব জায়গার মধ্যে। কিন্তু বরকত আসতে হলে আমাদের মেহনত করিয়া সে ইমান বাড়াইতে হবে আর এমনি ভাবে দোস্ত তাকওয়া হাসিল করতে হবে, ওটার দ্বারা আমাদের বরকত আসবে আর বরকত বন্ধ হয়ে যায় যখন ইমানের মধ্যে গুণা আসে গুণা লাগিয়ে যায়। এই জন্য আমাদের তো আজকে এই বেবরকতির আসল কারণটাই হইল আমাদের ইমানে আমরা গুণার সাথে মিলাই পারেছি। মুবারক মেরে বুজুর্গ মাহল কি তবদিলি হ্যাঁ মাহল কি তবদিলি কি বজে সে আদমি বরস কা গুনাগার আর গুনাহো কা আদি মাসিয়ত কা আদি গুনাহ পটিও মে পড় গয়া। মেরে বুজুর্গ জব মাহল তবদিল হাতা হ্যাঁ যে হ্যাঁ সহলতে বদল যাতি হ্যাঁ তো ফির আদমি আদমি তোবা পর আ যাতা হ্যাঁ اور اس کی زندگی اس کی زندگی تقوی پر آ جاتی ہے اور اس کی زندگی گناہوں سے نکل جاتی ہے، ورنہ آدمی کا اپنا ماحول اس کو صحیح چلنے نہیں دیتا۔ حضرت مولانا یوسف صاحب رحمت اللہ علیہ ایک حدیث کاروبار بیان کرتے تھے، شیطان آدمی کے اور اسلام کے درمیان میں بیٹھ جاتا ہے، شیطان آدمی کے اور اسلام کے درمیان میں بیٹھ جاتا ہے اس کو اسلام سے قریب ہونے نہیں دیتا، جب آدمی اسلام سے قریب ہو جاتا ہے تو اس کو ہجرت کرنے نہیں دیتا، ماحول بدلنے نہیں دیتا، اگر ماحول بدل دے گا تو اس کو دوسرے ماحول میں اپنے اسلام پر استقامت حاصل ہو جائے گی۔ میرے بزرگوں اور بھائیوں ہجرت کا واقعہ آپ سنے اور مدینہ منورہ نے مدینہ منورہ والوں نے جو آنے والے مہاجرین کا جو حق ادا کیا ہے پانچ لائن کا حق ادا کیا، رہنے والوں کو ٹھکانے دیا، رہنے والوں کو آنے والوں کو ٹھکانے دیا، آنے والوں کے لیے بہن بیٹیوں سے شادی کی اور آنے والوں کے لیے ان کے معاش کی ترتیب قائم کی اور اسی طرح سے ان کے کپڑے کا انتظام کیا اور ان کو دین سکھایا۔ میرے بزرگوں جس کی وجہ سے ایک مہاجر جو اللہ کے لیے ہجرت کرتا ہے میرے بزرگوں اپنے دین پر اس کو استقامت ملتی ہے اور اپنی پچھلی زندگیوں سے آسانی سے نکل جاتا ہے۔ یوسف صاحب رحمۃ اللہ علیہ اس حدیث کو بیان کرتے اور یہ فرماتے کہ شیطان آدمی کو اسلام کے درمیان میں بیٹھ جاتا ہے اس کو اسلام سے قریب ہونے نہیں دیتا، جب اسلام سے قریب ہو جاتا ہے ہجرت سے روکتا ہے اور جب ہجرت کر لیتا ہے تو اس کی نیت پر حملہ کرتا ہے، اس کی نیت میں فساد ڈالتا ہے۔ میرے بزرگوں اللہ کے نشانے والوں نے اس ہجرت کا بدل اس زمانے اللہ کے راستے کا خروج دے رکھا ہے کہ آدمی ہزار گناہوں مار سکتے ہو اس راستے کا خروج اس کو گناہوں سے نکال دیتا ہے، اس کو استغفار پر لاتا ہے، اس کو توبہ پر لاتا ہے، ماحول کی تبدیلی اس کے اندر عجیب اثرات ہیں۔ اللہ اکبر۔ بنی اسرائیل کیا کہ جو ہے ایک آدمی کا واقعہ حدیث میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ہی بیان فرمایا کہ ایک آدمی 99 آدمی کا قتل کرنے والا جب اس کو توبہ کی فکر پیدا ہوئی تو اس نے ایک شخص سے کہا میرے توبہ کی کوئی شکل ہے؟ ان کو زیادہ علم نہیں تھا، انہوں نے کہہ دیا تمہارا گناہ کیسے معاف ہو سکتا ہے، تم نے تو زمین پر 99 آدمی کا خون بہا رکھا ہے۔ اس آدمی نے تلوار اٹھائی اور ان کو بھی قتل کر دیا۔ بھائی بیٹھ جاؤ نا، بچے بھائی بیٹھ جاؤ، بچے رہو، 99 آدمی کا قتل کیا، اس جب یہ سنا کہ میری معافی نہیں ہو سکتی ہے، میری توبہ قبول نہیں ہو سکتی، اس آدمی کو معلوم نہیں تھا اس نے کہا اتنا بڑا بڑا گناہ کر رکھا ہے کتنے آدمیوں کا خون بہا رکھا ہے اس نے کہا تو میں گناہ کیسے معاف ہو سکتا اس نے ان کو بھی قتل کر دیا جب کچھ دن اور گزر گئے تو وہ کی فکر دوبارہ پیدا ہوئی اور یہ پوچھتے عالم سے پوچھا انہوں نے کہا ہاں تمہارا گناہ معاف ہو سکتا ہے توبہ کر لو اور اپنا ماحول بدل کر اچھے لوگوں کی بستی میں چلے جاؤ اچھے لوگوں کی بستی میں چلے جاؤ جس ماحول میں وہ رہتا تھا اس ماحول میں اس کی عادت خراب ہو رہی تھی تلوار اٹھایا قتل کر دیا تلوار اٹھایا گردن کاٹ دی میرے بزرگوں چنانچہ اس آدمی کو فکر پیدا ہو گئی اور توبہ کر کے اس بچی کی طرف چل دیا ابھی راستے ہی میں تھا ابھی راستے ہی میں تھا کہ اس کی موت کا وقت آ گیا ابھی اس بستی کی طرف پہنچا بھی نہیں تھا توبہ کر کے چل دیا تھا توبے پر استقامت ماحول کی تبدیلی مددگار بن جاتی ہے چنانچہ میرے بزرگوں وہ آدمی اب اس کی روح کو لینے کے لیے آسمان سے دو جماعتیں آئیں ایک رحمت والے فرشتوں کی اور ایک عذاب والے فرشتوں کی وہ کہہ رہے ہم لے جائیں گے جو آدمی کا قتل کیا ہے وہ کہہ رہے نہیں توبہ کر کے چلا ہے ہم لے جائیں گے اللہ تعالیٰ نے حضرت جبریل کو بھیجا ان کے درمیان سے فیصلہ کرنے کے لیے اور اللہ تعالیٰ نے اس فیصلے کا طریقہ بھی بتلا دیا جبریل جاؤ دونوں طرف کی زمین کی پیمائش کرو جنہیں وہ قریب ہو جائے گا ادھر کو مان لیا جائے گا میرے بزرگوں اللہ جل جلالہ و منوال ہوں اللہ تعالیٰ نے حدیث قدسی میں خود ہی فرما دیا اے بنی آدم اے آدم کی اولاد اگر تم زمین بھر کے بھی گناہ کر کے اگر توبہ پر آؤ گے میرے دربار میں تو میں سارے گناہ معاف کر کے تمہیں زمین بھر کے مغفرت دے دوں گا میرے بزرگوں اور بھائیوں اللہ کے نشانے میں نواز ہوں اس بندے پر رحم کھا کر کیا فرما رہے ہیں زمین ناپی جا رہی ہے فیصلہ ہونا ہے جنتی ہوگا یا جہنمی ہوگا عذاب آئے گا یا رحمت میں جائے گا ایک زبردست مرحلہ ہے اللہ اکبر اللہ تعالیٰ کی رحمت جوش میں آئی اللہ کی رحمت جوش میں آئی وہ بندہ چل پڑا تھا اچھے ماحول کی طرف فرشتہ ناپ رہا ہے پیمائش کر رہا ہے اللہ تعالیٰ نے خود ہی فرما دیا ادھر کی زمین کو قریب ہو جا قریب ہو جا ادھر کی زمین کو فرما دیا دور ہو جا جب پیمائش ہوئی زمین ادھر کو قریب ہو گئی ادھر کو قریب ہو گئی ادھر کی زمین قریب ہو گئی کدھر کو جا رہا تھا اللہ تعالیٰ کی طرف سے اس کی توبہ قبول ہو گئی اور رحمت کے فرشتے اس کی روح کو لے کر چلے বলেন যে ভাই বুঝুক দুষ্ট আমাদের এই পাবলিকের যে মেহনতটা বলেন যে এটা মানুষের মাহল আর পরিবেশকে বদলানোর জন্য সে যেই পরিবেশের মধ্যে আসে যেই পরিবেশের মধ্যে থাকার কারণে সে খারাপের সাথে অভ্যস্ত হয়ে গেছে আর এরকম গুণার মধ্যে সে লিপ্ত হয়ে গেছে বলেন যে ওই পরিবেশ থেকে তাকে উঠাইয়া একটা ভালো পরিবেশের মধ্যে নিয়ে আসা তার পরিবেশকে পরিবর্তন করার মানুষ যখন পরিবেশ তার ছাড়ে আর ভালো পরিবেশের মধ্যে আসে তো বলে যে সেইখানের মধ্যে সে তওবা করতে বাধ্য হয় এবং সে তওবা করে আর এই মাহলের পরিবর্তনের কারণে তার তওবার মধ্যে তার ইস্তেকামত পয়দা হয় সে ইস্তেকামতের সাথে অর্থাৎ তওবার উপরে সে শিখতে পারে এই জন্য আমাদের এই মেহনতের উদ্দেশ্য হইল যে খারাপ মাহলের মধ্যে থাকার কারণে তার হাত পা চোখ কান এগুলার ব্যবহার নষ্ট হয়ে গেছে গুণার দ্বারা সে অভ্যস্ত হয়ে গেছে ওই পরিবেশ থেকে তাকে বাহির করা তাকে বাহির করে ভালো একটা পরিবেশের মধ্যে নিয়ে আসা দিনের একটা মাহলের মধ্যে নিয়ে আসা এদের মধ্যে যখন সে আসবে তো তওবা হবে এবং তার তওবার ইস্তেকামত হবে হযরত মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এক হাদিস বলে যে বারবার উনি বলতেন বলে যে যখন মানুষের আর কুকুরের মধ্যে ইসলাম আর মানুষের মধ্যে শয়তান বসে থাকে সে কুকুর থেকে মুসলমান যাতে না হয় বলে যে মুসলমান না হইতে গেলে শয়তানে বাধা দিয়ে রাখে যাতে মুসলমান না হয় আর বলে যে যদি মুসলমান হয় তো শয়তান আবার বাধা সৃষ্টি করে হিজরত যাতে না করে হিজরত করতে তারে নিষেধ করে কারণ সে যদি মুসলমান হয়ে যায় ইসলাম নিয়ে আসলো এরপরে যদি সে হিজরত করে তো তার ইসলামের মধ্যে মজবুতি আসবে ইস্তেকামত আসবে বলে যে দুস্ত মদিনাওয়ালা আপনি হিজরত করছেন মক্কা শরীফওয়ালা মদিনাওয়ালারা ওনাদের নসরত করছেন মানে যে ইচ্ছা তো প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আইছেন মদিনাওয়ালারা পাঁচ লাইনে ওনাদের নসরত করছেন বলেন যে এক নম্বর ওনাদেরকে জায়গা দিছেন দুই নম্বরের নসরত ওনাদের বাচ্চি ওনাদের কাছে সাথী দিছেন তিন নম্বর ওনাদের কাপড়ের ব্যবস্থা করছেন চার নম্বর ওনাদের খানার ব্যবস্থা করছেন আর পাঁচ নম্বরের সময় বাহির করে ওনাদেরকে দিন শিখাইছেন বলেন এই পাঁচ লাইনে ওনারা ওনাদের নুসরত করছে। তো যখন হিজরত করে মানুষ তার পরিবর্তন করে পরিবেশ, তো আজকে করে তার জন্য তওবা নসিব হয়, সারা দিক থেকে সে বেরিয়ে যায় আর সেই তওবার উপরে সে টিকে থাকতে পারে। মানে যে দুষ্ট, এই জন্য হাদিসের মধ্যে আসছে বনি ইসরাইলের কিসা ঘটনা, বলে যে একটু খারাপ পরিবেশে ছিল আর এই পরিবেশের কারণে সে 99টা মানুষকে খুন করছে। এত খারাপ পরিবেশের মধ্যে সে এখন 99 খুন করছে, করে একজন মানুষের কাছে গেছে, আল্লাহ আল্লাহ মানুষ ছিল, ভালো মানুষ মনে করে তার কাছে গেছে, কিন্তু তার এলিম ছিল না। বলেন যে যাইয়া তাকে বলছে যে আমার দ্বারা বিশাল বড় ঘোড়া হয়ে গেছে, আমি তো 99 জন মানুষকে মারছি, আমার কি কোনো তওবা মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? বলে যে যখন এই কথা বলছে ওই বেচারায় বলে যে আরে তুমি এত বড় জুলুম করছো জমিনের উপরে, 99 জন মানুষকে মারলে তোমার কোনোদিন তওবা কবুল হবে না। বলে যে তোমার আস্থা নাই। এই কথা বলার সাথে সাথে সে এত আসিল জজবার মধ্যে তলোয়ার উঠে ওই লোকগুলো কতল করে দিছে, মানে 100 পুরোই করে ফেলেছে। বলে যে দুষ্ট, এরপরে এখন সে আবারও এই তওবার জন্য সে ঘুরতেছে যে কোন তওবার লাইন আছে কিনা। একজন আলিমের সাথে মোলাকাত হইল, যে বললো যে আমি তো এরকম ভাবে করছি 99, এরপরে ওই লোকরা খতম করে দিলাম, 100 খুন আমার দ্বারা হয়ে গেছে, এরপরেও কি আমি কোন রাস্তা আছে আমার জন্য মাপ পাওয়ার? বলে যে দুষ্ট, উনি বলে যে হ্যাঁ তোমার মাপ পাওয়ার রাস্তা তো আছে, তুমি তওবা করো আর ওই বস্তি যে দিনদারের বস্তি নেককারের বস্তি সেখানের মধ্যে তুমি চলে যাও, তো তোমার তওবার উপরে ইস্তেকামত আসবে আর তুমি এইরকম ভাবে গোড়ার থেকে বাঁচতে পারবে, মাপ পাবে। মানে যে আল্লাহ তো এরকম আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু এ তো তার ঘোষণা দিয়ে দিছেন, এলান করে দিছেন যে বন্দা তুমি যদি জমিন ভর পুরো জমিন ভরে লও গোড়া করে এরপরেও যদি তুমি আমার কাছে এসে মাপ চাও তো আমি তোমাকে মাপ করতে তৈরি আছি, তুমি তওবা করবে তোমার তওবা আমি কবুল করব, তুমি জমিন ভর গুনাহ যদি করো। বলেন যে এখন এই লোকের ভিতরে যারা পয়দা হয়েছে যে আমি তো সে তো তওবা করছে, এখন তওবার মধ্যে ইস্তেকামত আসবে কি করে, সেটার মধ্যে সে ঠিকবে কি করে, তো ওই ভালো বস্তি দিনদারদের বস্তির দিকে সে রওনা হয়েছে। তো বলেন যে যখন সে রওনা হয়ে গেছে সেখানে, কিন্তু তার মৌত রাস্তায় এসে গেছে, রাস্তায় তার মৌতের টাইম এসে গেছে, এখন দুই দল ফিরিস্তায় হাজির হয়েছেন, নেককারের রু যারা নেবেন তারাও আইসেন, গোড়াগারদের রু যারা নেন তারাও এসে হাজির হয়েছেন। এখন দুজনে বললেন যে ওনারা বলে যে আসে তার দান আমরা নিব, আমরা গুণাগারের দলের মধ্যে যারা তার গণ্য করা হবে। ওনারা বলে যে না সে তো তওবা করে লইছে ওই দিকে যাচ্ছে, আমরা তার রু নিব। এখন আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লা শানহু জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। তো ভাই বুঝলবে দুষ্ট, সে তো তওবা যে করছে আর গেছিল তওবার ইস্তেকামতের জন্য আল্লাহ পাকের দরবারে এটা ভালো লাগিয়ে গেছে, তার এই কথাটা আল্লাহ পছন্দ করে পাঠাইছেন। এখন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, জিব্রাইল আলাইহিস সালামকে বলছেন যাও যে তুমি ফয়সলা করো দুনো দলের মধ্যে, যে এখন জমিন মাপা হোক, সে যেই দিকে কাছে হবে সেই দলে তার গ্রু নিবে, অর্থাৎ যেই দিক থেকে সে আসতেছে তওবা করে ওই দিক যদি কাছে তার বস্তি কাছে হয় তো গুনাগারের রু নেওয়া নিবে, আর যেই বস্তির জিন্দারদের ওই দিকে যাচ্ছে ওটা যদি কাছে হয় তাহলে কি হবে, বলে যে জিন্দারের রু নেওয়ালা যাবে, অর্থাৎ আল্লাহওয়ালাদের রু যেই জিনিসটা তারাই নিবে। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছেন ফয়সলা করার জন্য, ওই এই যে ফয়সলা করছেন, এখন মাটি জমিন মাপা শুরু হয়েছে, আল্লাহ জমিনদের হুকুম দিয়ে দিলেন যে তার বস্তির দিকে একটু বাড়িয়ে দাও আর যেই দিকে সে যাইতে ছিল সেই দিকে তুমি একটু কমিয়ে যাও। বলে যে এখন দুষ্ট দেখা গেল যে যেই দিকে সে তওবা করে যাইতেছিল সেই দিকে এই এলাকা একটু কাছে হয়ে গেছে, বলে যে নেককারের রু নেওয়ালারা ওনার রু চলে গেছে। তো বলে যে ভাই দুষ্ট, একটা হইল যখন মানুষের মাহল তার পরিবেশ ছাড়ে, আবার এই যে পরিবেশ ছেড়ে এইরকম ভালো পরিবেশের মধ্যে আসে তার জন্য তওবা নসিব হয়, আর এইটার বরকতে বলেন যে যখন ওই দিনের পরিবেশে থাকে ওই মাহল তার পরিবর্তন করে থাকে তো এইটার মধ্যে তার ইস্তেকামত পায় না। জিস কদর ঈমান অন্দর মে উতরেগা আর আমাল ঠিক হোগে জিন্দগি তকওয়া পর আওঙ্গি মেরে বুজুর্গো দোস্তো ফির ক্যা হোগা আসমান কি বরকতে ভি আওঙ্গি আর জমিন কি বরকতে ভি আল্লাহ তাআলা জাহির করেগা। জিস কদর ঈমান বনেগা আর মেরে বুজুর্গো আমাল ঠিক হোগে আল্লাহ জল্ল শানহু মানওয়া দো আখিরত ভি বনা দেঙ্গে, আখিরত মে বেহতরিন ঠিকানা আমরু আমি সাদি হাতি সে জানো রহমান হুদা إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. دنیا میں محبت والی زندگی ایمان اور عمل پر ملے گی اور ایمان اور تقوی والی زندگی پر آسمان کی برکتیں اور زمین کی برکتیں بھی ظاہر ہوں گی. اور ایمان اور عمل پر محنت کرتے کرتے جب استقامت حاصل ہوگی تو پھر میرے بزرگ جنت الفردوس اعلیٰ میں اللہ تعالیٰ کی جانا عطا فرمائے گی. اللہ کے نشان و بلوادے نے ایمان اور عمل کی درستگی پر دنیا کے بنانے کا بھی وعدہ فرمایا ہے اور آخرت کے بنانے کا بھی وعدہ فرمایا ہے. دنیا بھی بنے گی اور آخرت بھی بنے گی. اللہ رب العالمین نے اس دور میں یہ محنت کی ہے ایمان بھی ایمان کو بنانے والی اور عملوں کو ٹھیک کرنے والی اور میرے بزرگوں زندگیوں میں تقویٰ کو پیدا کرنے والی محنت اللہ تبارک و تعالیٰ نے ہمیں عطا فرما دی ہے. میرے بزرگوں جس کا تعلق اللہ کے راستے کی نقل حرکت سے ہے اور جس کا تعلق اللہ کے گھر مساجد سے ہے میرے بزرگوں اور جس کا تعلق ایمانی مجلسوں سے ہے میرے بزرگوں اور جس کا تعلق عبادات کے اہتمام سے ہے اس مبارک محنت کے راستے سے عبادات کے لیے اہتمام کو بڑھانا ہے اپنی نمازوں کو بھی اچھی بنانا ہے نمازوں کو اس کے ظاہر اور باطن کے اعتبار سے اچھی بنانا ہے عبادت کے راستے سے اللہ تعالیٰ کے دیگر عوامل اللہ تعالیٰ کے اور عوامل زندگیوں میں آنے کا راستہ بنے گا اور نمازوں کے بننے کے راستے سے میرے بزرگوں اندر میں تقویٰ بھی پیدا ہوتا ہے گناہوں سے بچنے کی طاقت بھی پیدا ہوتی ہے. ایک طرف ایمان کو بنانا اور دوسری طرف اپنی نماز کو بھی ٹھیک کرنا نماز کے ظاہر کو بھی ٹھیک کرنا اور نماز کے باطن کو بھی ٹھیک کرنا. تو میں نے بھائی دوستوں بزرگوں یہ جو ہمارے محنت چلتے بڑے جگہ ایمان بنتے بڑے جگہ جہاں ایمان بنتے تو عمل تار سندر ہے আর যখন তার আমল সুন্দর হবে তার মধ্যে তাকওয়া পেদা হবে. আর যখন মানুষের মধ্যে তাকওয়া আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকত সমূহ আল্লাহ খুলে দেন. বলে যে আসমান জমিনের বরকত সে পাইতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম তার দুনিয়া বানাইবেন আখেরাত তার ভালোর চেয়ে ভালো বানাই দেবেন. বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ইমান আর আমলের উপরে যখন তার ইমান বনে আমল তার বনে তো এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে তার জন্য মহব্বত ভালো দেয় সাইয়াদুল রহমান রহমান উদ্দা অর্থাৎ তার জন্য জমিনের মধ্যে মকবুলিয়ত আসে যায় সবের অন্তরের মধ্যে তার মহব্বত আর ভালোবাসা আসে. যখন ইমান আর আমল বনে বলেন যে আল্লাহ তাকওয়া বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকত আছে বন্দার জন্য আল্লাহ বরকতের দরজা খুলিয়ে দেয়. আর বলে যে যখন তার ইমান আর আমল বনে তো আখেরাত ভালোর চেয়ে ভালো. বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান আর আমলের উপরে জান্নাতুল ফেরদাউস দান করেন. তো বলে যে ভাই বুজুর্গ দুস্থ এই জন্য আমাদের কি করতে হবে বলেন যে ইমান বানাইতে হবে আমল বানাইতে হবে. তো বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুবারক মেহরত দিছেন বলেন যে এরকম আল্লাহ রাস্তায় ফিরতে থাকে এবং তার সম্পর্ক মসজিদের সাথে হয় আর তার সম্পর্ক ইমানি হালকার সাথে হইতে থাকে তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু কি করেন তার মধ্যে তাকওয়া পয়দা করেন. বলে যে তখন তার মধ্যে তাকওয়া আসিয়া যায় তো তার মধ্যে সুনাত থেকে বাঁচার যোগ্যতা আসিয়া যায়. আর যখন তার ইমান বনতে থাকে তখন আল্লাহর হুকুম ফোড়া করনেওয়ালা হইতে থাকে. সেই জন্য যত ইমান বনবে যত তাকওয়া পয়দা হবে তো সে গুনাহ থেকে বাঁচবে আর এমনি ভাবে আল্লাহর হুকুম ফোড়া করনেওয়ালা হবে. এরই বরকতে তার দুনিয়াও বনবে আখেরাতও বনতে থাকবে. এই জন্য দুষ্ট বলে যে একটু হইল আমাদের সম্পর্ক খুরুজের সাথে হবে অর্থাৎ নকল হরকত এই আল্লাহ রাস্তায় ফিরা আর একটা হইলো মসজিদের সাথে সম্পর্ক ইমানই হালকা বানাইতে হবে ইমানই হালকা লাগাইব এর দ্বারাই আমাদের ইমান বনবে আমাদের ইমানের মধ্যে তাকওয়া পয়দা হবে. আর এর সাথে সাথে দুস্থ বলেন যে আমাদের নামাজের উপরে মেহনত করতে হবে বলেন যে নামাজকে সুন্দর করতে হবে নামাজের জাহিরও ঠিক করবো বাতিনও ঠিক করবো. আমাদের যখন নামাজের জাহির আর বাতিন দুটোটা আমাদের ঠিক হবে মেহনত করে আমরা সুন্দর করব ইমান বানাইলাম আর এমনি ভাবে আমাদের মধ্যে নমাজ বানাইলাম তো নমাজের মধ্যে আল্লাহ দুই জিনিস রাখছেন একটা হলে বলেন ভাই বুজুর্গ দুস্থ নমাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার যোগ্যতা আসে যায় আল্লাহর হুকুম মানতে পারবে মানুষে. আর দ্বিতীয় হইল নমাজ এমন যে নমাজে মানুষের অন্যায় আর অশ্লীলতার থেকে বিরত রাখে তো এই নমাজের দ্বারা মানুষের মধ্যে একটা কোয়া আসে যাবে. এই জন্য আমাদের এই সবগুলা কাম করতে করতে যেরকম ইমানের মেহনত করবো, ইমান বানাইবার জন্য, আমল বানাইবার জন্য, এমনি নমাজের উপরে মেহনত হবে, আমাদের নমাজের জাহির বাতিন সব ঠিক করতে হবে। তো এর দ্বারাই আমরা দুনিয়ার জিন্দগিও ভালো হবে, আখেরাতের জিন্দগিও সুন্দর হবে। আল্লাহ পাকে আমরা প্রত্যেককে একদিনের দৌলত দান করে সারে মসলে কা হল, দুনিয়া কা ভী আর আখরত কা ভী, দোনো জহান কে মসলে কা হল আল্লাহ তালা নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালিমাত মে রাখ দিয়া হ্যায়। তো বলে যে ভাই দোস্তো, আল্লাহ পাকে আপনার দিন দান করছেন, আর বলে যে দুনিয়া এবং আখেরাতের আমাদের সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আর তালিম নিয়ে আসছে, এইটার মধ্যেই আল্লাহ রসুলের যে তরিকা আপনারা শিখাইছেন সেটার মধ্যেই আমাদের দুনিয়া আখেরাতের সমস্ত সমস্যার সমাধান। মেহনত ইয়াকিন কি তাব্দিলি কি মেহনত হয়, ইয়াকিন মখলুক সে হটে খালিক কি জাতে আলী কা ইয়াকিন পয়দা হো, আসবাব সে ইয়াকিন হটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালিমাত পর ইয়াকিন আয়ে মেরে বুজুর্গো, আর দুনিয়া কি ফানি জিন্দগি সে ইয়াকিন হটে আর আখিরাত কি আবদুল আবাদ কি জিন্দগি কা ইয়াকিন পয়দা হো। বলে যে ভাই, মেহনতের উদ্দেশ্য হলো ইয়াকিনের পরিবর্তন করা। মেহনত কেন, আমাদের ইয়াকিনের পরিবর্তন হবে, মখলুক থেকে আমাদের ইয়াকিন চলে যায় এবং আল্লাহ জাল্লা শানুহু জাতের উপরে আমাদের ইয়াকিন আসে, আর দুনিয়ার সমস্ত লাইন থেকে ইয়াকিন সরে রসুলের পাক সাল্লামের তরিকার উপরে আমাদের ইয়াকিন চলে আসে, আর দুনিয়া যায় যা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ইয়াকিন বাইরে আমাদের মধ্যে আখেরাতের ইয়াকিন চলে আসে, যে আখেরাতটাই হইল আসল। মদিনা মে আকর জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আকর দরখাস্ত কি, হুজুর পানি না হওয়ার কি ওয়জহ সে, বারিশ না হওয়ার কি ওয়জহ সে, আমার সারি খেতি ঝুক গই, জানোয়ার ভি উসকে বদন পর গোশত না রাহা আর যে হাড্ডি আর চামড়া বাকি রহ গয়া, আল্লাহ কে রসুল আপ তো ইলাকাত হি দিখাই দে রহি হ্যায়, আপ দোয়া ফরমা দে, আল্লাহ তালা বারিশ নাজিল ফরমা দে, আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে দোয়া ফরমা দি, বারিশ শুরু হো গই। আর বারিশ ইতনি হই ইতনি হই ইতনি হই কে চারো তরফ পানি পানি, জব আগলে আগলে আজ দিন কে রাত জমে কে দিয়া হ্যায়, আসর ইয়ে কা হুজুর আজ তো পানি ইতনা জ্যাদা হো গয়া হ্যায় কি বাবা, হম সব কে লিয়ে হিলাকত কি হিলাকত কা জো হ্যায় সামান হো গয়া, আব তো ইসকি দোয়া কর দিজিয়ে বারিশ রুক জায়ে। আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরফ ইতনা কাহা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, ইয়া আল্লাহ ইস বারিশ কো হামারে উপর সে হটা কর হামারে মাহল পর চল দে, দূর কে ইলাকো মে কর দে, ফোরন বারিশ রুক গই। মেরে বুজুর্গো, কুদরত সে রফা উঠানে কা রাস্তা আল্লাহ তালা আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উম্মত কো বতায়া, কুদরত সে রফা উঠানে কা রাস্তা উম্মত কো বতায়া, কে মসলা আল্লাহ কে হাত মে হ্যায়, বারিশ উসী কে হুকুম সে আতি হ্যায় আর বারিশ উসী কে হুকুম সে রুকতি হ্যায়। মেরে বুজুর্গো, এক বস্তি কে লোগ আয়ে আর আকর ইয়ে কাহা, এ আল্লাহ কে রসুল হামারি বস্তি মে বহুত জ্যাদা সাপ পিছু হ্যায় আর বহুত জ্যাদা হম পরেশান হ্যায়, হর বক্ত সাপ পিছু হামারে পিছে পিছে দৌড়তে হ্যায়, হম পরেশান হ্যায়, এ আল্লাহ কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ হামারে লিয়ে কোই হাল বতা দিয়ে, আপনে ফরমায়া যাও আপনি বস্তি কে সারে লোগো কো ইয়ে দোয়া বতা দো, আপনি বস্তি কে সারে লোগো কো দোয়া সিখাও, ঔরতোঁ কো ভি মর্দোঁ কো ভি বচ্চোঁ কো ভি, আউযু বিকলিমাতি ইল্লাহি তাআলাতি মিন শাররি মা খলক, তিন মর্তবা উসকো মগরিব মে পড় লিয়া করে, তিন মর্তবা উসকো ফজর মে পড় লিয়া করে, আবি চন্দ দিন নেই হুয়ে চন্দ দিন কে বাদ লোগ আয়ে কেনে দেখো হুজুর আব তো মামলা বদল গয়া, পহলে সব পিছু হমারে পিছে দৌড়তে থে, আব তো হমসে হমারে বচ্চোঁ সে ভি সব পিছু দেখ দেখ কর ভাগতে হ্যায়, আয়ে আল্লাহ কে রসুল আল্লাহ তালা নে হমারে লিয়ে আফিয়ত কা সামান আতা ফরমা দিয়া। তো বলে যে ভাই বুঝুন কে দোস্ত, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, বলে যে এদের মধ্যে আমাদের দুনিয়া আখেরাতের হবস দুনিয়া আখেরাতের সফলতার কামিয়াবি। তো বলে যে ভাই দোস্ত, এই যে নিয়ে আসছেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মদিনাতে, বৃষ্টি আসতেছে না। তো আয়েশা একজন দাঁড়াই গেল, দাঁড়িয়ে বললেন যে সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনাবৃষ্টিতে আমাদের ফসল শেষ আর আমাদের জানোয়ারের মধ্যে হাড্ডি আর চামড়া ব্যতীত আর কিছুই নাই, এখন তো আমরা ধ্বংস হয়ে যাবে অবস্থায়, দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি দান করেন। বলেন যে এই কথা বলতে আল্লাহ রসুল উঠে এমনি হাত উঠাইলেন আর দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বলে যে এমনি বৃষ্টি চলতেই রইল চলতেই রইল, সাতটা বর বৃষ্টি হয়েছে, কলেজে পরে আবার ওই লোক এসে হাজির হইলেন। হাজির বলেন যে রাসূলুল্লাহ, আমাদের তো এখন এত বৃষ্টি হয়েছে, পানিতে এখন আমাদের জানোয়ার মরতেছে। তো আল্লাহ রাসূল আবার হাত উঠাইলেন, তো বলেন যে ভাই বুঝুন দুস্থ হাত উঠাইছেন, উঠানোর সাথে সাথে বললেন যে আল্লাহ মহাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই দোয়া করলেন যে আল্লাহ আমাদের উপর থেকে চতুর্দিক অন্যান্য দিকে নিয়ে যান বৃষ্টি। বলে দোয়া করতে দেরি, সাথে সাথে আসতে করে বৃষ্টি অন্য দিকে চলে গেল। তো বলেন যে ভাই বুঝুন দুস্থ, মখলুকের হাতে তো কিছুই নেই, বৃষ্টি আসার যাওয়া সব আল্লাহরই হাতে। তো বলে যে এই তালিমের মধ্যে আল্লাহ রাসূল যে দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ভাই বুজুর্গ দুস্থ যে এখন শিখাইছেন, সবকিছু আল্লাহরই হাতে, না বৃষ্টি আসা না বন্ধ হওয়া কারো হাতে, আল্লাহরই হাতে। ঠিক এমনি ভাবে সব সমাধান আল্লাহ পাকেরই হাতে, আল্লাহ পাকের রসুলের তরিকা নিয়ে আসছেন। একজন আসলেন, এসে বলে যে রসুল্লাহ আমরা এমন এক বস্তিতে বাস করি যে এই বস্তির মধ্যে সাপ বিচ্ছুর বড় হামলা, আমরা চলতেই পারি না, সাপ বিচ্ছু আমাদের উপরে এসে হামলা করে। এর জন্য এর থেকে বাঁচার আমাদের জন্য কোন একটা জিনিস, আমাদের কোন একটা রাস্তা বলিয়া দেন। রসুলের পাশাম ফরমাইলেন, যাও তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় তিনবার আউযুবি কালিমাতিল্লাহ ইত্তাম্মাতিন মিন শাররি মা খালাক এই দোয়া পড়বে, আর সকালে তোমরা প্রত্যেকে এই দোয়াটা পড়বে। এরপরে উনি গেলেন ফিরিয়া আসে, ওনারা শুরু করলেন এই দোয়া পড়া। কিছুদিন পরে ওনারা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো মুআমেলা ব্যাপার তো উল্টো হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আগে সাপ বিচ্ছু দেখলে আমাদেরকে ভাগে আসতো, আমাদের উপরে হামলা করত, এখন আমাদেরকে দেখলে, আমাদের বাচ্চাদেরকে দেখলো সাপ বিচ্ছু ফালাই চলে যায়। বলে যে সব পরিবর্তন হয়ে গেছে। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ জাল্লা শানহ এই দিনের মধ্যে, এই তরিকার মধ্যে আমাদের দুনিয়া আখেরাতের হেফাজত নিয়ে আসছে। আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুয়া করে তশরীফ লে যাতে আপনি সাথ আপনি নিগরানি কে লিয়ে আপনি ইবাদত কে লিয়ে জন সাহাবা সাথ হতে কবি আপনার নাম নিকল যাতে ফৌরন ভাগে ভাগে সাহাবা দৌড়তে আল্লাহ কে রাসূল কবর তশরীফ লে গে ফৌরন পৌঁছ যাতে আপনি ইবাদত কে লিয়ে জব সূরা মুহাম্মদ নাজিল হো গই কুল আউযু বিরাব্বিল ফালক কুল আউযু বিরাব্বিন নাস নাজিল হো গই আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া আপনি এই দোনো সূরতে দোনো দিয়ে কাফি হো গই ফজর মে ওর মগরিব মে আপ তিন তিন মর্তবা ইন দোনো সূরতে কো পড়নে কা ইহতমাম ফরমাতে ওর আপনে ফরমায়া আপ দোনো দিয়ে কিসি কি জরুরত নেই হ্যায় কিসি কি ইবাদত কি জরুরত নেই হ্যায় ইন দোনো সূরতে মে ইবাদত কে লিয়ে আল্লাহ কি তরফ সে কাফি হো গই। বলেন যে ভাই বুঝুন দুষ্ট, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যাইতেন তো কয়েক সাহাবাই কেরাম, কয়েকজন সাহাবাই কেরাম আল্লাহ রসুলের সবসময় থাকতেন সাথে হেফাজতের জন্য। এমনি আল্লাহ রসুল কোথাও একা চলে গেছেন তো সাথে সাথে সাহাবাই কেরাম চলে যেতেন ওইখানে রসুলের পাকের হেফাজতের জন্য। বলেন যে এরপরে যখন কুল আউযু বিরাব্বিল ফালাক আর বিন্নাস এই দুই সূরা যখন নাজিল হইল অবতীর্ণ হইল তখন আল্লাহ রসুল শুরু করলেন সন্ধ্যাবেলায় তিনবার সকালবেলায় তিনবার আর বললেন এই কথা। বলে যে এখন আর তোমরা কেউ আমার পাহারাদারির প্রয়োজন নাই, যে তোমরা আমার পাহারাদারি করবে আর আজকে আমাদের আর আমার আর তোমাদের কোন পাহারাদারি করতে হবে না। এই কোরআনের এই সুরাই আমার জন্য যথেষ্ট। সাহাবি আর আকর আপনি পরেশানি বয়ান কি আল্লাহ কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা বেটা হ্যায় ওর উসকো দুশ্মনো নে পকড় দিয়া হ্যায় ওর উসে তাঁত কি রসি সে উসকে হাত পাঁও বাঁধ দিয়ে ওর উসকো জেল খানে মে ডাল দিয়া হ্যায় আল্লাহ কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ উস বচ্চে কে লিয়ে কোই হালকা হালকি হালকা রাস্তা বতা দে ওর আপ উসকে লিয়ে দোয়া ফরমা দে। আপনে খুদ দোয়া নহীঁ ফরমাই, আপনে ফরমাইয়া যাও আপনে দরবারো সে কহো উস বচ্চে কো খবর করো ওর তুম ভি লা হাওলে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উস উসকা রিজ্ক করো কসরত সে ইসকো পড়ো। वो गए फौरन उस पर अमल शुरू कर दिया। अभी तीन दिन भी नहीं गुजरने पाए थे कि वो रस्सी टूट गई और वो रस्सी चल गई और उसमें से बच्चा निकल गया और गुलखाने से निकल कर बाहर आया। वहां बहुत सारे ऊंट बैठे थे, उसमें से एक ऊंट पर बैठा, उसको उठाया कि जल्दी से इस माहौल से हम अपने घर को चले जाए। चलने से जो है जितने ऊंट भी वहां बैठे थे वो सारे ऊंट उसके साथ उठ गए और वो जल्दी से उस इलाके से निकलकर अपने करीब पहुंच गया। उसकी वालदा परेशान थी, दूर से बेटे की आवाज सुनाई दी, घर के अंदर से कहा मेरे बेटे की आवाज सुनाई दे रही है। चुनाव जो है लोगों ने कहा तेरा बेटा फजर खाने जो है उसे कहां इसकी खबर है, वो जो है कहां इधर आएगा। चुनाव से बाहर निकल के देखा तो ऊंट पे सवार होकर वो ऊंटों के झुंड में आ रहा है। चुनाव जो है जब करीब आया बाप ने देखा खुशी हो गई, लेकिन वो सारे ऊंट उसके साथ आ गए, उनको बहुत परेशानी हो गई। کہ آپ ان لوٹوں کو کیا کریں گے. فوراً اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے پاس تشریف لے گئے اور جا کر خوشخبری سنائی اور ان لوٹوں کا قصہ سنایا. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا خوشی کی بات ہے تمہارا بیٹا آ گیا اور یہ اونٹ جو اس کے ساتھ آ گئے یہ سب تمہارے لیے مال غنیمت ہے. میرے بزرگوں اور بھائیوں, ہمارے نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم جو راستہ لے کر آئے, جو تعلیمات لے کر آئے, اگر اس ان تعلیمات سے ہٹے میرے بزرگوں اور بھائیوں ہم دنیا اور آخرت میں باوجود مسلمان ہونے کے پریشان ہوں گے, پریشانیوں کی طرف جائیں گے. اللہ تبارک و تعالیٰ نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے واسطے سے جو ہمیں پاکیزہ دین دیا ہے اور جو آپ کی تعلیمات ہیں میرے بزرگوں دنیا اور آخرت دونوں جہان کے بننے اور سنورنے کا سامان ہے. اللہ جل شانہ ہم سب کو یقین کی دولت عطا فرمائے. بڑے جو بھائی بزرگ دوسرے صحابی آسلین ایک صحابی ایسے بولے جی رسول اللہ ابھی بڑے مصیبت مدد آسی بولے مصیبت ہو لو ہمارے سے لے کے دشمن نے بھیجے دیا جسے نہیں تاکہ بندی کرے رکھتے. رسول پاک صلی اللہ علیہ وسلم ایک کتا بولے نہیں جا بھی تو بھیجے دیچھی بولے جی جاؤ তুমি যাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি বেশি বড় তোমার ঘরওয়ালারা পড়তে থাকো আর ছেলেকে কোন অবস্থায় খবরটা পৌঁছে আসে যাতে ওই বন্দী অবস্থায় সেই কুয়াটা পড়তে থাকে. ওনারা আমল শুরু করছেন বলে যে কিছুদিন আমল করতে না করতেই একদিন হরফ ফিরে রাত্রে ওই ছেলের যে বান্ধ অবস্থায় ছিল হাতের বান সব খুলিয়ে গেল, হাত পার বান খুলিয়ে গেল, সে ওই বন্দী অবস্থার থেকে বাইরে আসলো মুক্ত হয়ে গেল. এসে দেখলো যে এক জায়গার মধ্যে ওদেরই অনেক পুলা উঠ বৈশা আছে, এখন উনি কি করে জলদি এখান থেকে ভাবতে পারে, এক উঠকে উঠাইলে উঠে গেলে ওদের স্বর হয়ে গেল. যখন উনি উঠের উঠে স্বর হয়ে রওনা দিচ্ছেন যে উটের পাল ছিল সেখানে সব উঠার পিছে চলতে রইল. ফলে এমনি ভাবে উনি আইসা মদিনায় পৌঁছে গেলেন. পৌঁছার পরে ওনার আম্মা বড় পেরেশান ছিলেন, ছেলে বন্দী অবস্থায় আছে তার কি হাল, মার দরদ. মা ভিতর থেকে বলতেছে যে আমার ছেলের মনে হয় আওয়াজ হইতেছে, ছেলের আওয়াজ শোনা যাচ্ছে. অন্যরা বলে যে শুনি খোঁজ পাইবে তোমার ছেলে, ও তো ওই দুশ্মনের হাতে বন্দী অবস্থায়. বলেন যে বাপ বাইরে বাড়িয়ে দেখেন যে ছেলে হয়ে গেছে, উঠে উঠে শোয়ার অবস্থায় এরা বলছে. বলেন যে ছেলে দীক্ষাতে বাপ খুশি হয়ে গেলেন. বলেন যে দুষ্ট খুশি হওয়ার পরেও উনি আবার পেরেশান হইলেন যে ছেলে তো আইসে এটা যে উঠলেই আসলো এই বেইমানদের উঠ. বলে রসুলের পাশের দরবারে চলে গেলেন. বলেন যে রসুলাল্লাহ আমার ছেলে তো মুক্ত হয়ে আইছে আর আসার সাথে সাথে এইরকম ভাবে উঠের দল বয়ে নিয়ে আইছে. বললেন আল্লাহ রসুলে যাও নিয়া ছেলেও পাই গেছো আর এই সব মাল তোমাদেরকে আল্লাহ গনিমতের মাল দিয়ে দিছে, যাও গিয়ে খাও সঙ্গে. আর বলেন যে এইগুলা 300 উঠছিল, এক দুই জায়গা 300 উঠলে এসেছে ছেলে. ভাই আর বুঝুক অদুস্থ বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আইছেন আর বলেন যে আল্লাহ রসুলের যে তালিম আর নয় তরিকা নিয়ে আইসে. বলেন যে দুষ্ট সেটার মধ্যে আমাদের দুনিয়াও বানানোর জায়গা আছে তো আমাদের বন্ধে. আর যদি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আইসেন আর যে তরিকা নিয়ে আইসেন এদের থেকে যদি আমাদের এই দিন সরিয়ে যায় আর এদের থেকে যদি আমাদের জিন্দগিকে আমরা সরাই তো বলেন যে দুষ্ট দুটো জায়গার মধ্যে আমরা ধ্বংসহীন অংশ. এই জন্য আমাদের হইল বলেন যে হেমালতি হইল আর আমাদের দুনিয়া আখেরাত বম্বার জায়গায় হইল. বলেন যে ভাই দুষ্ট রসুলের পাশে ছিলাম যে দিন নিয়ে আইসেন আর যে তরিকা নিয়ে আইসেন সেটা বলেন যে এইটার উপরে চলা. এই জন্য আল্লাহ পাকে আমরা প্রত্যেককে তার একদিন নসিব পাবেন. اپنے دین کی حفاظت کے لیے اللہ کے بندوں کا حقوق, اللہ کے بندوں کے حقوق کا پورا خیال ہونا چاہیے. جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نے دنیا سے جاتے جاتے آپ نے مختصر الفاظ میں اللہ کے حقوق کی طرف بھی متوجہ کر دیا اور اللہ کے بندوں کے حقوق کی طرف بھی متوجہ کر دیا. آپ نے مختصر لفظوں میں یہ فرمایا الصلاة وما ملكت ايمانكم الصلاة وما ملكت ايمانكم. آپ نے لفظ کے اعتبار سے تو نماز کی طرف متوجہ کیا اور آپ نے لفظ کے اعتبار سے غلاموں اور جو اپنے ماتحتوں کے بارے میں آپ نے حقوق کے بارے میں متوجہ کیا. اس میں علماء فرماتے ہیں اس میں جو ہے بڑی وسعت ہے اللہ تعالیٰ کے تمام احکامات اور اللہ کی طرف سے تمام احکامات کی طرف توجہ دلا دی گئی نماز کی وجہ سے اور نماز کا ذکر کر کے اور اپنے ماتحتوں کا ذکر کر کے اللہ کے بندوں کے حقوق کی طرف آپ نے متوجہ کر دیا. اللہ کے بندوں کے حقوق ادا کرتے ہوئے میرے بزرگوں ہمارے اپنے دین کی عبادت ہو, ہمارے اپنے دین کی عبادت ہو. اللہ تعالیٰ نے قرآن کریم میں ارشاد فرمایا کہ کوئی ایمان والا مرد کسی ایمان والے کو حقیر نہ سمجھے, اور کوئی ایمان والی اور تو کسی ایمان والی عورت کو حقیق نہ سمجھے, چاہے ہزار کوتاہی دکھائی دے, ہزار گناہ دکھائی دے, کبھی کسی کو حقیق نہیں سمجھنا. بلکہ ایک موقع پر مفتی صدر عظیم صاحب رحمت اللہ علیہ نے اپنے بیان میں یہ بات فرمائی تھی, کبھی کسی کافر کو بھی حقیق مت سمجھنا. کیا پتا تم نے کسی کافر کو حقیق سمجھا اور اس کی بچی ہوئی زندگی میں اللہ تعالیٰ اس کو اسلام لانے اور ایمان سے آنے کا ماحول پیدا کر دے اور وہ اسلام پہ آ جائے, اور تم اس کو حقیق سمجھنے کی وجہ سے ایمان سے محروم ہو کر دنیا میں چلے جاؤ. دوسری بات یہی بات ہے, یہی بات ہر مسلمان کے لیے ہے, وہ توبہ کر کے اپنے گناہ کو معاف کر لے, معاف کرا لے, اور تم اس کو حقیق سمجھنے کی وجہ سے تم جو ہے اللہ کے یہاں عذاب کی زد میں آ جاؤ. میرے بزرگوں, اللہ کے عام اسندے, عام مسلمان, مسلمانوں کے حقوق بھی اللہ کے نبی میں بتائے ہیں, اور ماں باپ اور عزیز و اقارب رشتے دار پڑوسیوں کے بھی حقوق آپ نے بتائے ہیں, اور ایسے ہی غیر بزرگوں غیر ایمان والوں کے بھی حق اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے بتائے ہیں. اللہ کی دیگر مخلوق جانوروں کے بھی حقوق اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے بتائے ہیں. حقوق کا دین بھی سمجھنے کی ضرورت ہے. اقرار مسلم کا جو باب ہے منتخب حدیث میں, میرے بزرگوں اگر اس کی تفصیل پڑھیں گے, اگر اس پہ بار بار سنیں گے, تو یہ سارے حقوق کی حدیثیں آپ کے سامنے آ رہی ہیں. میرے بزرگوں, حقوق کے دین کی عبادت سے اپنے دین کی عبادت ہوگی, ورنہ قیامت کے دن نماز روزہ حج زکات کے پہاڑ کی طرح سے نیکیاں ہوگی, افغانے آئیں گے اور آپ کی نیکیوں میں سے وزن کرا کرا کر لے کر چلے جائیں گے, اور جن کا حق باقی رہ جائے گا وہ ان سے بنا وزن کر کے نام اعمال میں ڈال دیے جائیں گے. میرے بزرگوں, اللہ کے بندوں کے حقوق کی رعایت, حقوق کا ادا کرنا اپنے دین کی عبادت ہے, ورنہ میرے بزرگوں نیکیوں کے سوچ میں نام اعمال میں چلی جائے گی. میرے بزرگوں اور بھائیوں, اللہ تبارک و تعالیٰ کی طرف سے یہ پاکیزہ دین آیا ہے, اس میں اللہ کے حقوق بھی بتلائے گئے, اللہ کے بندے کے حقوق بھی بتلائے گئے ہیں. میرے بزرگوں اور بھائیوں, قرآن مسلم بھی بتایا گیا اور جو ہے اور اس کی بھی تعلیم دی گئی کہ ہمارے دل میں کسی غیر ایمان والے بندے کی بھی حقارت ہمارے دل میں نہ آئے, ورنہ میرے بزرگوں آدمی کے اپنے ایمان و دین سے محرومی کا ذریعہ بن سکتا ہے. اللہ تعالیٰ اپنے بدن سے ہم سب کی عبادت فرمائے. اللہ تعالیٰ نے ایک مبارک محنت ہمیں عطا فرما دی ہے, اس مبارک محنت کے راستے سے میرے بزرگوں ایمان میں پچھلا پیدا ہوگا, ایمان میں طاقت آئے گی, زندگی اور راستہ آئے گی, اور زندگیاں جو ہے ہدایت کی طرف آئے گی. محنت کرنے والوں کے لیے اللہ تعالیٰ نے ہدایت کا وعدہ فرمایا ہے. وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ. محنت کرنے والوں کے لیے اللہ تعالیٰ نے ہدایت کا وعدہ فرمایا ہے, اور جب آدمی ہدایت پر آئے گا, نیکی پر آئے گا, صالح بنے گا, نیک بنے گا, پھر دوسروں کی اصلاح کا بھی ذریعہ بنے گا. میرے بزرگوں, امام یوسف صاحب فرماتے تھے, آدمی جب صالح بنتا ہے تو مصلح بن جاتا ہے. دوسروں کی ہدایت ہمارے ہاتھ میں نہیں, دوسروں کی ہدایت ہمارے ہاتھ میں نہیں, یہ اپنی ہدایت کا سامان ہے, اپنی ہدایت کی محنت ہے, اپنے آپ کو ہدایت بنانے کی محنت ہے. اپنی اصلاح کے جذبے سے محنت کرتے رہیں گے, اللہ تعالیٰ ہمیں بھی چلائیں گے اور اوروں کے چلنے کا بھی ذریعہ بنائیں گے. اس میں میرے بزرگوں, اپنے آپ کو سامنے رکھ کر محنت کے میدان میں ہمیں چلانا ہے, اور زیادہ سے زیادہ لمبا وقت لگانا ہے, قربانیوں کے ساتھ چلنا ہے, لمبے لمبے اوقات لگانے ہیں, تاکہ میرے بزرگوں ہمارے اندر ایمان کی حقیقت آئے اور زندگیاں ہماری سالیہ کی طرف کا رخ لے لیں. میرے بزرگوں, دنیا بھی بنے گی اور آخرت بھی بنے گی. سب سے اگلے درجے کی نعمت اس مبارک محنت کے ذریعہ حضرت مولانا یوسف صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے, سب سے اگلا نعمت اللہ تعالیٰ جو عطا فرمائیں گے وہ حسن خاتمہ کی نعمت عطا فرمائے. تو بولیں گے بھائی دوستوں, بھاوے ہمارا پرتیک بندر حق کے آدر کرتے ہیں, সমস্ত বন্ধনের হক আমি আদায় করে আমাদের দিনের হেফাজত করতে হবে. বলে যে হুকুমওয়ালা লাইনের যেহেতু দিন আছে, সেই দিনের উপরে আমরা আমাদের জিন্দগি গোঠাইব, এটার দ্বারা আমাদের দিনের হেফাজত হয়ে যাবে. এই জন্য আমরা হক আদায় করে অবলম্বন, বন্ধার কোন হক যাতে আমাদের উপরে না থাকে. বলে শুনে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একবারে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় বলে যে দুষ্ট কি করছেন, বলে যে দুনো হকের কথার দিকে ইশারা করে গেছেন, বলছেন যে ইন্তেকালের আগে আল্লাহ রাসূলের বারবার বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল ফরমাইছে যে দেখো তোমরা নামাজের দিকে খেয়াল করবে, নামাজের খেয়াল রাখবে, আর তোমাদের অধীনস্থ যারা আছে এদের হক তোমরা আদায় করবে। তোরা মারি ফেরাম বলেন নামাজ, এই যে নামাজ বলছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ দিয়ে একথার দিকে ইশারা করছেন যে যেহেতু আল্লাহর হক তোমাদের উপরে আছে অর্থাৎ আল্লাহর হুকুম তোমরা সব পুরা করবে, আল্লাহর হুকুমের ব্যাপারে তোমরা কখনো গাফিল হবে না। আর অধীনস্থ দিয়া আল্লাহ রসুল একথা বোঝাইছেন যে তুমি তোমার অধীনস্থ যারা আছে অর্থাৎ সমস্ত বন্দাদের হক তুমি আদায় করবে, তোমার উপরে যাদের হক আছে সব হক তোমার আদায় করতে হবে। সবাই যে দুস্থ হক তো বিভিন্ন লাইনে আছে, আল্লাহ জাল্লা শানহু সেটা বলেই দিয়েছেন, একটু হইলে হক এমনি বন্দার হক আছে আর একটু হইলে মা বাপের হক আছে সেটা আদায় করতে হবে, আপনার ঘরেওয়ালাদের হক আপনার উপরে সেটাও আদায় করতে হবে, আপনার পড়োশীর হক আছে আপনার উপরে সেটাও, এমনি আম মুসলমানের হক সেটাও আদায় করতে হবে, এমনি ভাবে আম ইনসান সাধারণ মানুষের যে হক আপনার উপরে আছে সেটাও আদায় করতে হবে। আয়ের সাথে সাথে অন্যান্য যে মখলুক আছে সেই মখলুকেরও হক আপনার উপরে আছে সেইটাও আদায় করতে হবে। অর্থাৎ হকওয়ালা লাইফের যত দিন আছে সেটা যখন আমরা আদায় করব তখন আমাদের সেই দিনের হেফাজত হয়ে যাবে, আর না হলে আমাদের দিনের হেফাজত হবে না। এই জন্য ভাই নজরুলগড় দুস্ত বলে যে আমরা কেউ হাকিম মনে করবো না, বলে যে প্রত্যেকেরই আমাদের হক আদায় করতে হবে। বললেন যে হজরত মুফতি জেনারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলহী উনি ফরমাইছেন কি বললেনি, বলছেন যে ভাই নজরুলগড় দুস্ত একজন কাফির কোনদিন হাকিম মনে করবে না, ছোট মনে করবে না, কেন মানে তাহলে এইরকম খারাপ কি এইরকম কোন দিনের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য না আসে, আরে তোমার কি জানা হইতে পারে সে মুহূর্তের আগে সে তওবা করে মুসলমান হয়ে যায় আর এই মুসলমান হইয়া তার জিন্দগির কোন মাফ করে সে জান্নাতে চলিয়া গেল, আর তুমি তার এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তুমি হাকিম জানার কারণে তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে তোমার দুজনে করে দিল। আর বলেন যে এমনি ভাবে কোন মুসলমান বলেন যে মুসলমান যদি আমি দেখি বলেন যে সেই মুসলমানও কোন সময় শুধু আর হেকারত করবো না, কেন বলে হইতে পারে সে তার মোয়াবেলা আল্লাহর সাথে তওবা করলো, আল্লাহর সাথে তওবা করে তার মোয়াবেলা ঠিক করে নিল, আর তুমি এই তার হেকারত আর তুচ্ছ তাচ্ছিল্যর কারণে তুমি কি আমাদের দিন ধরা পড়ে যাবে। তো এই জন্য বলে যে ভাই বুঝবে দুস্থ আমরা প্রত্যেকের জন্য জরুরি হইল প্রত্যেকের হক আদায় করা, আমরা এই হুকুমের লাইনে যত দিন আছে সেইগুলো আমাদের অবশ্যই আদায় করতে হবে, নাহলে হবে না। আর এর সাথে সাথে বলে যে ভাই বুজুর্গ দুস্থ আমাদের এই মুবারক মেহনত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই মেহনতের মধ্যে আমাদের এই মেহনতের মধ্যে আমরা যখন কোরবানির সাথে চলতে থাকব আর এই লাইনের মধ্যে যখন আমরা আগে বাড়ব তো আল্লাহ আল্লাহ শানহু আমরা নওয়াজহু এই দিন আমাদের মধ্যে দিয়ে দিবেন। এজন্য আল্লাহই ওয়াদা করছেন কোরআন শরীফের মধ্যে যে যেই ব্যক্তি মুজাহাদার লাইন ধরবে আল্লাহ দিন আজাহাদ হিনা বলে যে যেই ব্যক্তি মুজাহাদা করবে আল্লাহ পাক বলেন যে আমি তার উপরে হেদায়তের সব রাস্তা খুলে দেব। তো বলে যে ভাই দুষ্ট এই জন্য কোরবানির সাথে আমরা যখন চলব তো আমাদের মধ্যে দিন জিন্দা হবে, তো বলেন যে আমরা সবের হক আদায় করে আমরা মানব, আমাদের ইমানের আমাদের আমলের হেফাজত হবে, এগুলো সব মজবুত হবে। আর যদি না হয় এরকম বলে যে ব্যক্তি উঠলো কি আমাদের দিন উঠবে কিন্তু বলে যে তার নেকি বহুত ছিল কিন্তু মানুষের হক সে আদায় করে যায় নাই যার কারণে কেউ আসবে আর সে তার হক নিয়ে দাঁড়াইবে তো তার নেকি ওজন ফেরা দেওয়া হবে, আরেকজন আসলো নেকি নিয়ে নিতে থাকবে ওজন ফেরা নিতে নিতে আর তার কাছে কোনো নেকি বাকি রইল না। এরপরে এমন এক অবস্থা এসে দাঁড়াইল বলে যে ভাই দুস্তর বুজুর্গ এমনি ভাবে সে কি হবে বলে যে কিয়ামতের দিন বলে অন্যর গুণা তার উপরে ছড়াই দেওয়া হবে আর সে ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য দুনিয়াতে আমরা প্রত্যেকের হক আদায় করে অবলম্বনে থাকবো। আর এমনি ভাবে ভাই বুজুর্গ দুস্থ আমরা এই কামের মধ্যে আমরা কি করব, লম্বা চেয়ে লম্বা সময় আমরা এই কামের মধ্যে দিব, এই মাহলের মধ্যে আমরা থাকব, এই মাহলের মধ্যে যখন আমরা থাকব আমাদের ঈমান বন্ধ থাকবে। তাহলে যে ভাই বুজুর্গ দুস্থ এই জন্য আমাদের দিন বনবে, আমাদের আমল সুন্দর হবে, ঈমান মজবুত হবে, এতিন মজবুত হবে, এই জন্য আমাদের কি করতে হবে বলে যে ভাই বুজুর্গ দুস্থ আমাদের জান আর মাল এই লাইনে আমাদের খরচ করতে হবে, লাগাইতে হবে। দুনিয়াকে সারে কাম জ্যাম কি বাজি লাগা কর কিয়ে যা রে তব যাতে নতিজা আতা হ্যাঁ ইস মুবারক কাম কো ভি জ্যাম কি বাজি লাগা কর করনা হ্যায়। বলে যে ভাই দুনিয়ার যত কাম আছে মানুষের জানের বাজি লাগাইয়া মানে জান দিয়ে করতেছে, তো বলে যে ভাই আমরা এই কামকে জান দিয়ে করতে হবে, জান কি বাজি লাগা কর কাম করনা হ্যায়। বলে যে জানের বাজি লাগাইয়া অর্থাৎ জান দিয়ে আমাদের এই কাম করতে হবে। কোন কোন হয়ে যে আল্লাহ কে রাস্তে মে মরনা চাহতা হ্যায়, বলে যে ভাই এরকম কে কে আছেন যে আল্লাহ রাস্তায় মরতে চান, হাথ নামাই ভাই হাথ নামাই যেমন চন্দ্র সাহাবা বেঠে থে আপস মে তস্করা হুয়া বতাও জি ঘরো পর মরনে বালি আমারে দরমিয়ান মে ঘরো মে মরনে বালি কৌন কৌন সি কসম হ্যাঁ তো উনহোনে কাহা জি পালতু জানোয়ার মরতে হ্যাঁ মুরগি হ্যাঁ বকরি হ্যাঁ বচ্চে মরতে হ্যাঁ ঔরতে মরতি হ্যাঁ মর্দো কে মরনে কি জগা আল্লাহ কা রাস্তা বলে যে কয়েকজন সাহাবায়ে কিরাম ইয়ামেনের মধ্যে একত্রিত হয়ে বসলেন বসে ওনারা আপসের মধ্যে কথাবার্তা বলতেছিলেন একবারে বললেন যে ভাই ঘরের মধ্যে কে মরে বলেন তো ওনারা বললেন একজনে বলতেছেন যে ফালতু জানোয়ার আছে যেগুলা এরকম উট ছাগল দুম্বা এইগুলা ঘরের মধ্যে মরে বলে যে এরকম ভাবে বাচ্চা মহিলারা মরে আর পুরুষ কোথায় মরে বলে যে আল্লাহ রাস্তায় মরে আমরা চলতে চলতে আল্লাহ রাস্তায় আমাদের জান যাবে আমি সুরত মে নফদ জো হ্যাঁ তৈয়ার হো আল্লাহ কে রাস্তে মে নফদ নিকলনে কে লিয়ে চার চার মহিনে কে লিয়ে বলে যে ভাই এখন আমাদের নগদ আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার সময় বলে যে এখন আমরা নগদ আল্লাহ রাস্তায় বাইরে চার চার মাসের জন্য এই জন্য বলেন যে কোন মর্দে মুজাহিদ আছেন যে এখন এখান থেকে নগদ চার মাসের জন্য তৈয়ার আপনারা মেহরবানি করে দাঁড়ান আরো দাঁড়ান ভাই নগদ চার মাসের জন্য মাস আসে।